জিওদ্বারা কবরস্থান সংলগ্ন মাঠে আয়োজিত জিওদ্বারা যুব সমাজের উদ্যোগে আজকের এই মোবারকময় ফজিলতময় চতুর্থ বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, অত্র এলাকার বিভিন্ন মসজিদ এবং মাদ্রাসার সম্মানিত আইমাই মাসাজেদ এবং ওলামাই কেরাম, এই এলাকার আমার সম্মানিত মুরব্বিয়ান এজান, আমার অত্যন্ত আদরের স্নেহের মহব্বতের যুবক কিশোর শিশু ভাইয়েরা এবং পর্দার আড়ালের আমার সম্মানিতা মা এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে আজকের এই মোবারকময় ফজিলতময় মাহফিলে, তাফসিরুল কোরআন মাহফিলের প্রথম থেকে শুরু করে এই পর্যন্ত অনেক সম্মানিত বিজ্ঞ ওলামায়ে কেরামদের নিকট থেকে কোরআনে কারীম এবং সহিহ হাদিসের আলোকে অনেক গুরুত্বপূর্ণ দ্বীনি আলোচনা শোনার পরে মাহফিলের শেষ পর্যায়ে এসে আমি গুনাহগার আপনাদের সাথে মিলিত হওয়ার পরে কোরআনে কারীম এবং সহিহ হাদিস থেকে দুই একটি কথাবার্তা বলার এবং আপনাদেরকে শোনার যে মহান রব্বুল আলামিন তৌফিক দিয়েছেন, সে মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আমার সম্মানিত ভাই ও বোনেরা, আল্লাহ রব্বুল আলামিনের বিরাট নিয়ামত এবং এই এলাকার ভাই বোনদের জন্য আল্লাহর বিরাট রহমত, এমন একটি তাফসিরুল কোরআন মাহফিল যে মাহফিলের প্রথম থেকে শুরু করে এ পর্যন্ত কোন ধরনের বেহুদা অপ্রয়োজনীয় কথাবার্তা হয় নাই, যে মাহফিলে কোন মিথ্যা কিচ্ছা কাহিনী গল্প গুজব হয় নাই, যে মাহফিলে শুধুমাত্র কোরআনে কারীম এবং সহিহ হাদিসের আলোকে আলোচনা হয়েছে, যে মাহফিলে কোন ধরনের নাচ গান হয় নাই। আজকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিলের নামে নাচ গান হয়, বক্তাও নাচে শ্রোতাও নাচে, বক্তাও গান গায় শ্রোতাও গান গায়, একসাথে দুই বিনোদন, ওয়াজও পাওয়া গেল গান গানও পাওয়া গেল নাচও পাওয়া গেল। এজন্য হাজার হাজার যুবক এইরকম ওয়াজ মাহফিলের নাম শুনলে সেখানে সমবেত হয় যে কিছুক্ষণ গানও গাওয়া যাবে নাচাও যাবে, কিছু সুরে সুরে তালে তালে ওয়াজ নসিহত শোনা যাবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক এই গ্রামবাসীর এই মাহফিলকে আল্লাহ পাক এই সকল দিনের নামে বেয়াদবি থেকে আল্লাহ পাক হেফাজত করেছেন। এরকম একটি মাহফিল আরো সৌভাগ্যের ব্যাপার যে মাহফিলে কোন ওলামায়ে কেরামকে গালিগালাজ করা হয় নাই, যে মাহফিলে কারো বিরুদ্ধে ওয়াজ করতে করতে যে মাহফিলে আলোচনা করতে করতে মাইক ফেলে দেওয়া হয়, যেই মাহফিলে আরেকজনকে অনেক ওলামায়ে কেরামকে নিজের মতের বিপরীতের লোকদেরকে বিভিন্ন ভাষায় গালিগালাজ, অশ্লীল ভাষায় বিভিন্ন ধরনের কথাবার্তার প্রয়োগ, এগুলো থেকে আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই মাহফিলকে হেফাজত করেছেন, এজন্য আবারও আমরা সকলে শুকরিয়াতন বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ধরনের একটি মাহফিলের শ্রোতা হওয়ার আল্লাহ পাক তৌফিক দিয়েছেন, আবারও বলি আলহামদুলিল্লাহ। আমার সম্মানিত ভাই ও বোনেরা, আলোচনা আলহামদুলিল্লাহ অনেক ওলামায়ে কেরাম করেছেন, অনেক গুরুত্বপূর্ণ কোরআন সুন্নাহর আলোচনা হয়ে গিয়েছে। শেষ পর্যায়ে আমরা আর বেশি আলোচনা করব না, দুই একটি কথাবার্তা বলেই আজকের তাফসিরুল কোরআন মাহফিল সমাপ্ত করা হবে ইনশাআল্লাহ। আমাদের যে আলোচনা হবে, আলোচনাটা হবে ঠান্ডা ওয়াজ। ঠান্ডা ওয়াজ বুঝেন তো, মানে কোনো গরম, কোনো চিল্লা চিল্লি, কোনো ধরনের হুমকি ধমকি লাফানো, অমুক কাফের, অমুক মুশরিক, অমুক ইহুদির দালাল, অমুক খ্রিস্টানের দালাল, অমুক এই তমুক সেই, এই জাতীয় লাফালাফি, চিৎকার, গালাগালি, কোন ধরনের ওয়াজ নসিহত বাকি অল্প সময়ের মধ্যে আর হওয়ার সম্ভাবনা ইনশাআল্লাহ নাই। এজন্য যে আলোচনাটা হবে এটা একেবারে ঠান্ডা। এজন্য অনেক জায়গায় ভাইয়েরা বলে যে শায়খ আলোচনা খুব ভালো কিন্তু ঠান্ডা ওয়াজ। তা আমরা ঠান্ডা ওয়াজকে বেশি পছন্দ করি এবং ইচ্ছা করে ঠান্ডা ওয়াজ করি, কারণ আমাদের উস্তাদ ছিলেন ডক্টর খন্দকার আনম আবদুল্লাহ জাহাঙ্গীর রাহেমাহুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। তিনি আমাদেরকে বলতেন যে ঠান্ডা ওয়াজ আর গরম ওয়াজ দুটার মধ্যে তাসিরের দিক থেকে, প্রভাবের দিক থেকে পার্থক্য আছে। গরম ওয়াজ কিছুক্ষণ ওয়াজ মাহফিলে মানুষকে একবারে গরম বানাই ফেললেন, সবাই জেহাদ জেহাদ জেহাদ চাই, জেহাদ হইলে আমরা নাই, তারপরে সবাই নারায়ে তাকবীর, আল্লাহ আকবার, নারায়ে রেসালত, নারায়ে গাউসিয়া, নারায়ে অমুক, বিভিন্ন ধরনের শেরেকি কুফরি স্লোগান একেবারে দিয়ে দিয়ে মানুষ সব গরম করে ফেললাম। এই গরমটা বাড়িতে যাওয়ার আগে ঠান্ডা হয়ে যাবে, এই গরমের স্থায়িত্ব হবে না, স্থায়িত্ব হবে কম। কিন্তু ঠান্ডা ওয়াজ হইলে এই ঠান্ডাটার স্থায়িত্ব দীর্ঘমেয়াদী। আমরা যেই লক্ষ্য উদ্দেশ্যকে সামনে নিয়ে কোরআন সুন্নাহর আলোচনা করি, এই লক্ষ্য উদ্দেশ্য সুদূর প্রসারী, এটা দশ বছরের প্রজেক্ট না, বিশ বছরের প্রজেক্ট না, পঞ্চাশ বছরের প্রজেক্ট না, এটা শত বছরের প্রজেক্ট। কারণ এই বাংলার জমিনে শিরিক বিদআত এগুলো একদিন দুই দিন এক বছর পাঁচ বছর দশ বছরে জমা হয় নাই, এগুলো শত বছরে জমা হয়েছে। এগুলা জমা হইতে হইতে এগুলার ডাল পালা বিস্তার হয়েছে, এগুলা একত্রিত জমা হইতে হইতে শক্ত জমা বেঁধে ফেলছে, দাঁতের গোড়ায় দেখবেন ময়লা জমতে জমতে এগুলো পাথর হয়ে যায়। কিন্তু যখন জমে এগুলো কিন্তু পাথর ছিল না, এগুলো ছিল সাধারণ নরম ময়লা, খাবারের বিভিন্ন অংশ একেবারে নরম, কিন্তু নরম এগুলা দীর্ঘদিন জমতে জমতে জমতে জমতে পাথরের আকারে রূপ নিছে। এই বাংলার শেরেক গুলো, এই বাংলার বেদাত গুলো, এগুলো জমতে জমতে জমতে জমতে এখন শক্ত পাথরের মতো হয়ে আছে। সুতরাং এই পাথর সরাইতে ইচ্ছা করলে, পাথর সরানোর দাওয়াত দিলে এটা এক বছর দুই বছর দশ বছর বিশ বছরে যাবে না, এটা আমরা দুনিয়া থেকে চলে যাব, আমাদের পরে আরেক প্রজন্ম চলে যাবে, এইভাবে কয়েক প্রজন্ম দুনিয়া থেকে যাবে, তারপরে বাংলাদেশ থেকে শিরক এবং বেদাতের উৎখাত হবে ইনশাআল্লাহ, এবং এক সময় বাংলাদেশ শিরক মুক্ত বাংলাদেশ হবে ইনশাআল্লাহ, বেদাত মুক্ত বাংলাদেশ হবে ইনশাআল্লাহ। হয়তো সেটা আমরা যে প্রজন্ম এখানে বসে আছি হয়তো আমরা দেখব না, আমরা এই বাংলার জমিনে এই দাওয়াতের সূচনা করে গেলাম, ইনশাআল্লাহ প্রজন্মের পর প্রজন্ম এই দাওয়াত দীর্ঘমেয়াদী হইতে হইতে এক সময় গিয়ে ইনশাআল্লাহ শিরক মুক্ত বেদাত মুক্ত বাংলাদেশ গড়ে উঠবে ইনশাআল্লাহ। এই জন্য আমরা গরম ওয়াজ করে আমরা তাড়াতাড়ি ফল পাইতে চাই না, আমাদের ফলটা দীর্ঘমেয়াদী। এবং আমরা যে শিরক বেদাত মুক্ত করতে চাই বাংলাদেশকে, এটা হবে মনস্তাত্ত্বিক ভাবে চিন্তাধারার পরিবর্তনের মাধ্যমে, দাওয়াত ও তাবলীগের মাধ্যমে। এটা কোনো উগ্রবাদী দ্বারায়, কোনো সন্ত্রাসবাদী দ্বারায়, কোনো জঙ্গিবাদী দ্বারায়, আমরা শিরক এবং বেদাত উৎখাত করার পক্ষপাতী না। আমরা উগ্রবাদের বিরোধী, সন্ত্রাসবাদের বিরোধী, জঙ্গিবাদের বিরোধী। আমরা চাই শান্তিপূর্ণভাবে দাওয়াত ও তাবলীগের মাধ্যমে আল্লাহর জমিনের একটা ক্ষুদ্রতম অংশ আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশকে আমাদের জন্য মনোনীত করেছেন, এই বাংলাদেশ থেকে, বাংলাদেশের অবুজ ভাই বোনদের থেকে এই শিরক এবং বেদাতকে দূর করতে চাই। সুতরাং এই জন্য আমরা আজ পর্যন্ত কোন জায়গায় একটা দিনই মাহফিল হইলে, কোরআন সুন্নার মাহফিল হইলে আমরা কোথাও বাধা দিতে যাই নাই। গেছেন আপনারা কোনো জায়গায় যে ওয়াজ মাহফিল হইব এখানে? আপনারা থানায় গেছেন, যাই বলতেছেন এখানে ওয়াজ মাহফিল হইলে রক্তপাত হবে, এখানে ওয়াজ মাহফিল করতে দেওয়া যাবে না, এরকম গেছেন কোনোদিন? তাহলে যারা এরকম পন্থায় বিশ্বাসী, রক্তপাতে বিশ্বাসী, ওয়াজ মাহফিল করলে এখানে রক্তপাত হবে, ওয়াজ মাহফিল করলে মারামারি হবে, ওয়াজ মাহফিল করলে এখানে এই সমস্যা হবে, এটা হলো উগ্রবাদী পন্থা, এটা হলো সন্ত্রাসবাদী পন্থা, এটা হলো জঙ্গিবাদী পন্থা। এ সকল পন্থায় সত্যকে, কোরআনকে, সুন্নাকে, হককে, দিনকে বেশি দিন লুকিয়ে রাখা যায় না। এই জন্য এই সকল পন্থা আমি সকল ভাইদেরকে অনুরোধ করব, আল্লাহর ওয়াস্তে এই সকল পন্থা আমরা পরিহার করি। আপনি যদি মনে করেন শিরক বাংলাদেশে থাকবে, বেদাত বাংলাদেশে থাকবে, আপনার শিরকের পক্ষে বেদাতের পক্ষে যত দলিল আছে আপনি শান্তিপূর্ণভাবে মানুষের মধ্যে দেন। আমরা মনে করি বাংলাদেশে শিরক থাকবে না, বেদাত থাকবে না। সুতরাং কোনটা কোনটা শিরক, কোনটা কোনটা বেদাত, এটা শান্তিপূর্ণভাবে আমরা মানুষের সামনে তুলে ধরি। বাংলার জনগণ যেটাকে গ্রহণ করে এটা তাদের এখতিয়ার, কিন্তু আমারটা আমি বলে যাব আরেকজনকে বলতে দিব না, আমারটা আমি প্রচার করে যাব আরেকজনেরটা প্রচার করতে দিব না, এটা ইসলামের, মুসলিমের কোন নীতিমালা হইতে পারে না। এটা উগ্রবাদী পন্থা, এটা জঙ্গিবাদী পন্থা। আমরা চাই এই বাংলাদেশে কোন জঙ্গিবাদের স্থান হবে না ইনশাআল্লাহ। এই জন্য শান্তিপূর্ণ উপায়ে মানুষকে আমরা তাওহীদের দাওয়াত, সুন্নতের দাওয়াত দিই। আমাদের দাওয়াত হলো দুটি জিনিসের, একটি জিনিস হলো শিরক মুক্ত তাওহীদি ঈমান, আরেকটি বিষয় হলো বেদাত মুক্ত সুন্নতি আমল। একজন মুসলিম তিনি তার ঈমানটাকে শিরক মুক্ত করবে, তিনি তার আমলটাকে বেদাত মুক্ত সুন্নতি আমল গড়বে। আমরা কোনো মাজহাবের বিরুদ্ধে দাওয়াত দিই না, বাংলাদেশ থেকে মাজহাবকে বের করে দেওয়া এটা আমাদের দাওয়াতের লক্ষ্য উদ্দেশ্য নয়। ওলামায়ে মদিনার দাওয়াত হলো তাওহীদের দাওয়াত, সুন্নার দাওয়াত, মাজহাবের বিরুদ্ধে ওলামায়ে মদিনার দাওয়াত না। দাওয়াতের মানহাজের ক্ষেত্রে আমরা যে সকল ওলামায়ে কেরামদেরকে ফলো করি তারা হলেন মদিনার ওলামায়ে কেরামদেরকে আমরা ফলো করি। মদিনা ইউনিভার্সিটিতে জামিয়া ইসলামিয়া মদিনা মুনাওয়ারায় গিয়ে দেখেন ফিকহ ডিপার্টমেন্টে আছে, কুল্লিয়ায় আছে, আলাদা অনুষদ আছে, কুল্লিয়াতুল ফিকহ, ফিকহের অনুষদ। এখানে চার মাজহাবের সমস্ত কিতাবাদি এখানে পড়ানো হয় এবং চার মাজহাবের উসুলে ফিকহ পড়ানো হয়। এখানে চার মাজহাবের শিক্ষা দেওয়া হয়। সেখানে মাজহাব বিরোধী, মাজহাবের বাহিরে কোন শিক্ষা মদিনা ইউনিভার্সিটিতে দেওয়া হয় না। এবং সৌদি আরবের প্রত্যেকটা প্রতিষ্ঠানে, স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে চার মাজহাবের ফিকহ পড়ানো হয়। আল ফিকহ আলাল মাজাহিবিল আরবা, চার মাজহাবের ফিকহ, মানে একটা মাসালা জানবেন আপনি, চার জনের কথা জানবেন, চার মাজহাবের দলিল জানবেন, চার মাজহাবের কথা জানবেন, জানার পরে চার মাজহাবের মধ্যে যেটা সবচেয়ে সহি, যেটার দলিল সবচেয়ে মজবুত, আপনি সেটা আমল করবেন। এটাই হলো ওলামায়ে মদিনার মানহাজ। ওলামায়ে মদিনা কখনো মাজহাবকে বাদ দিয়ে নিজে নিজে ইস্তেহাদ করতে ওলামায়ে মদিনা বলে না। ওলামায়ে মদিনা সালাফে সালেহীনদেরকে অনুসরণ করতে বলে। সালাফায়ে সালেহীনের মধ্যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি আমাদের সালাফে সালেহীন, ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি সালাফে সালেহীন, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম শাফি, ইমাম মালিক রাহিমাহুল্লাহ ওনারা সবাই আমাদের সালাফে সালেহীন। আমরা তাদেরকে ভালোবাসি, তাদেরকে এহসানের সাথে এত্তেবা করি। এজন্য আমার ভাইরা, আমি প্রথমেই কথাটা বললাম যে আমাদের আলোচনা হবে ঠান্ডা নরম আলোচনা। সুতরাং এই নরম আলোচনা একটু ধৈর্য ধরে শুনতে হয়, বুঝতে হয়। এখানে কোনো উত্তপ্ততা নাই, ওয়াজ মাহফিলের নামে হই হুল্লোড নাই, চিৎকার নাই, গান নাই। এগুলো একটু মনোযোগ দিয়ে শুনতে হবে, বুঝতে হবে। আমার সম্মানিত ভাই ও বোনেরা, আমরা যে বিষয়টা আজকে আলোচনা করব, বিষয়টা হলো আরকানুল ঈমান। আরকানুল ঈমানের উপরে আমি দুই একটা কথাবার্তা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমে আসি আমাদের ঈমানের বিষয়ে। আজকে বাংলাদেশে আমাদের সবচেয়ে বড় সমস্যা যেটা, ঈমানের সমস্যা। আমলের সমস্যার চাইতে ঈমানের সমস্যাটাই সবচেয়ে বেশি জটিল। আচ্ছা, এক ব্যক্তির দুইটা বড় বড় রোগ, ঈমানেরও রোগ হয়েছে, আমলেরও রোগ হয়েছে। কোনটা আগে সারানো দরকার? আমলের রোগ আগে ধরবেন না ঈমানের রোগ আগে ধরবেন? আচ্ছা, কোন ব্যক্তির আমল খুব সুন্দর, আমল সব ঠিক আছে, কিন্তু ঈমান নাই, এই আল্লাহর বান্দা জান্নাতে যেতে পারবে? আরেক ব্যক্তির ঈমান খুব সুন্দর, ঈমান মজবুত, ঈমান বিশুদ্ধ, কিন্তু আমলে একটু সমস্যা আছে, এই লোক জান্নাতে যাবে কিনা? যাবে, তবে হয়তো তার কবিরা গুনাহের জন্য, আমলের ঘাটতির জন্য কিছু শাস্তি হতে পারে। কিন্তু শাস্তি হওয়ার পরেও এক সময় না এক সময় জান্নাতে যাওয়ার সম্ভাবনা আছে। কিসের কারণে? ঈমানটা বিশুদ্ধ হওয়ার কারণে। তাহলে আমাদের রোগ দুই জায়গায়, ঈমানেরও রোগ আছে, আমলেরও রোগ আছে, কিন্তু চিকিৎসা আগে দরকার ঈমানের। আর ঈমানের চিকিৎসা যদি ঠিকমতো হয়, আমলের রোগ অটোমেটিক দূরে সরে যায়। কারণ আমার ঈমান যদি বিশুদ্ধ হয়, ঈমানটা যদি সহি হয়, তাহলে আমার আমল অটোমেটিক সহি হইতে বাধ্য। এজন্য আগে ঈমান ঠিক করতে হবে। দুনিয়া থেকে যাওয়ার সময় কি নিয়ে যেতে হয়? যে খালি আমল নেবেন, ঈমান নেবেন না, কি নিবেন? ঈমানও নিতে হবে, আমলও নিতে হবে, তবে ঈমানের জরুরতটা বেশি। এজন্য জানাজার সালাতের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি আমাদেরকে দোয়া শিখেছেন, আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان اللهم من أحييته হে আল্লাহ, আপনি আমাদের মধ্য থেকে যাদেরকে জীবিত রাখবেন, فأحيه على الإسلام আমাদেরকে ইসলামের উপরে জীবিত রাখবেন, ওয়ামান তাওয়াফাইতাহু মিন্না আমাদের মধ্য থেকে যাদেরকে মৃত্যু দিবেন, যখনই মৃত্যু দিবেন, ফাতাওয়াফাহু আলাল ঈমান আমাদের মৃত্যুটা দিবেন ঈমানের উপরে। সুবহানাল্লাহ, আমরা মরতে চাই কি নিয়ে? ঈমান নিয়ে। এজন্য আমার ভাইরা এবং বোনেরা, ইমানটা নিয়ে মরতে হলে ইমানের পরিচর্যা করতে হয়, ইমানটাকে রোগবালায় মুক্ত রাখতে হয়, ইমানের খোরাক দিতে হয়, ইমানকে সুন্দর রাখতে হয়, তাহলেই ইমান নিয়ে মারা যাওয়া যায়। যদি ইমানের রোগে ধরে যায়, ইমান যদি একেবারে অসুস্থ হয়ে যায়, ইমান যদি রোগবালায় ধরে যায়, তাহলে ইমান নিয়ে মারা যাওয়া যায় না। ইমান নিয়ে মরতে হলে ইমানকে রোগ মুক্ত রাখতে হবে, ইমানকে বিশুদ্ধ রাখতে হবে। ইমানের বড় বড় রোগগুলো থেকে ইমানকে সুস্থ রাখতে পারলে তাহলেই ইমান নিয়ে কবর দেওয়া যাবে। দুনিয়াতে যত নবী রাসূল এসেছিলেন সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাম কিসের দাওয়াত দিতেন? ঈমানের দাওয়াত দিতেন। আমলের দাওয়াত নবী রাসূলরা পরে দিবেন, ঈমানের দাওয়াত আগে দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীর্ঘ 10 বছর পর্যন্ত কোন আমলেরই দাওয়াত দেন নাই। দাওয়াত দিবেন কিসের? শুধু ঈমানের। নামাজ ফরজ হয়েছে কত হিজরিতে বলেন দেখি? হিজরতের আগে নবুয়তের 10 বছরে মেরাজের রাত্রে নামাজ ফরজ হয়েছে। তার আগে কোন ইবাদত ছিল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা দাওয়াতেই দিতেন শুধু, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে দুনিয়ার মানুষ, লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তুফলিহুন। সুবহানাল্লাহ, খালি লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিবেন 10 বছর, কোনো আমল নাই, খালি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কোরআনে কারীমের মধ্যে লক্ষ্য করে দেখেন, কোরআনে কারীমের শুরু থেকে আল্লাহ রাব্বুল আলামিন তেলাওয়াত করে আসে, দেখেন সর্বপ্রথম যেই নির্দেশটা দিয়েছেন সেই নির্দেশটা আল্লাহ রাব্বুল আলামিন তাওহীদের নির্দেশ দিয়েছেন, ঈমানের নির্দেশ দিয়েছেন। কোরআনে কারীমের শুরু থেকে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে কোরআনে কারীমের বিশুদ্ধতার বর্ণনা দিয়েছেন, মুত্তাকিনের গুণাবলী বর্ণনা করেছেন, কাফেরের কথা বর্ণনা করেছেন, মুনাফিকের কথা বর্ণনা করেছেন, কয়েকটা উদাহরণ দিয়েছেন। তারপরে এসে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম যে নির্দেশটা দিয়েছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম আল্লাযী খলাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই নির্দেশটা গভীরভাবে লক্ষ্য করে দেখেন, ইয়া আইয়ুহান নাস, হে মুমিন, হে ইহুদি, হে নাসারা, হে মুশরিক, দুনিয়ার মধ্যে জমিনে যত মানুষ আছো, হে মানুষ, উবুদু রাব্বাকুম, তোমরা ইবাদত করো একমাত্র তোমাদের রবের। সুবহানাল্লাহ, ইবাদত করবা কার? আল্লাহ না, একমাত্র আল্লাহ। ইবাদত করব কার? আজকে বাংলাদেশের মানুষ বলে ইবাদত করব আল্লাহর, একমাত্র বাদ দিয়ে দিছি আমরা। একমাত্র বাদ দেওয়ার কারণে আল্লাহর ইবাদতের ভিতরে শিরক ঢুকে গেছে। একমাত্র যদি থাকতো শিরক ঢুকার কোন ছিদ্র কোন রাস্তা খুঁজে পাইত না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ফাতিহার মধ্যে শিখাইছেন, ইয়্যাকা নাবুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, দুইবার আল্লাহ রাব্বুল আলামিন ইয়্যাকা ইয়্যাকা বলছেন। একমাত্র ইবাদত করি আপনার, একমাত্র সাহায্য চাই আপনার কাছে, দুই জায়গায় একমাত্র আছে নাকি? আল্লাহ পাক এই একমাত্র কথাটা শুধু শুধু বলেন নাই, একমাত্রটাই হলো আল্লাহর একত্ববাদ, আল্লাহর তাওহীদ। তাহলে ইবাদত করব কার? একমাত্র আল্লাহর। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম নির্দেশটা দিবেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, সর্বপ্রথম নিষেধাজ্ঞাটা দিবেন, ফালা তাজআলু লিল্লাহি আন্দাদা ওয়া আনতুম তাআলামুন। ও দুনিয়ার মানুষ খবরদার, আমি আল্লাহর সাথে সমকক্ষ বানাইও না, শিরক করিও না। আল্লাহ পাকের প্রথম নিষেধাজ্ঞা, খবরদার শিরক করা যাবে না। তাহলে আল্লাহ পাক বললেন একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য, কিন্তু আল্লাহর বান্দা আল্লাহর ইবাদত না করিও ঈমান মজবুত আছে। আমাদের দেশে নামাজ না পড়লেও ঈমান কিন্তু খুব মজবুত থাকে, থাকে না? আপনাদের নারায়ণগঞ্জে থাকে না? দেখবেন যে সমস্ত ভাই বোনেরা নামাজ পড়েন না, তারা কিন্তু খুব জোরে সোরে এই কথা বলেন, মিয়া আমি নামাজ না পড়লে কি হইব, আমার ঈমান কিন্তু খুব মজবুত, ঈমান শক্ত। বাংলাদেশের মুসলমান নামাজ না পড়লেও ঈমান কিন্তু খুব মজবুত থাকে, ঈমান কিন্তু খুব স্ট্রং, খুব শক্তিশালী। আল্লাহ রাব্বুল আলামিনকে একটা মাত্র সেজদা না করার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের একটা সেজদার নির্দেশ লঙ্ঘন করার কারণে আল্লাহ পাক যখন বলছিলেন উসজুদু লি আদম, আসলে সেজদা আদমকে না, সেজদা হলো আল্লাহ রাব্বুল আলামিনকে। কিন্তু আদমকে কেন্দ্র করে, আদমকে সামনে রেখে আল্লাহকে সেজদা করতে বলেছেন। এই একটা মাত্র সেজদার নির্দেশ লঙ্ঘন করার কারণে ইবলিস কি হয়ে গেছে? হ্যাঁ, ইবলিস লানাতুল্লাহি আলাইহি হইছে, লানাহুল্লাহ হইছে। আমি আপনি জীবনে আল্লাহ রাব্বুল আলামিনের কয়টা সেজদার নির্দেশ লঙ্ঘন করছি? ডেইলি ফরজ নামাজ কয় রাকাত? জি 17 রাকাত। 17 রাকাতে কয়টা সেজদা দিতে হয়? জি 17 রাকাতে 34টা সেজদা। তাহলে 10 দিনে কয়টা সেজদা? এই এলাকার বাইরে মানে অঙ্ক একটু দুর্বল নাকি? জি 340টা সেজদা। এবার আরেকটা হিসাব করেন, এক মাসে কয়টা সেজদা, 30 দিনে কয়টা সেজদা? দেখি এই অঙ্ক বাইর করতে পারলে মনে করবো যে এই এলাকার বাইরা অঙ্কেও ভালো। মাশা আল্লাহ, ওরে আল্লাহ, দেখি যে ক্যালকুলেটর ছাড়া অতি দ্রুত হিসাব করে ফেলছে। তাহলে এক মাসে কয়টা সাজদা? 1020টা সাজদা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার কয় না দেখি। আমাদের দেশের ওয়াজের সিস্টেম, গতানুগতিক ওয়াজের সিস্টেম, যে সবাই আসমান জমিন কাফাই, সবাই বলেন সুবহানাল্লাহ, সবাই বলেন আল্লাহু আকবার, সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই বলেন নাউযুবিল্লাহ, তখন শ্রোতারা লা ইলাহা ইল্লাল্লাহ কয়, নাউযুবিল্লাহ কয়, সুবহানাল্লাহ কয়। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সুন্নতের খেলাফ, এরকম অর্ডার দেওয়া যাবে না। কিন্তু যখন কোরআনে কারিমের আয়াত শুনবেন, হাদিস শুনবেন, সুবহানাল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ বলবেন, আল্লাহু আকবার বলবেন, নাউযুবিল্লাহ বলবেন, আস্তাগফিরুল্লাহ বলবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, বারবার বলবেন। কিন্তু আমাদের এই অভ্যাসটা এখনো গড়ে উঠে নাই, আমরা এখনো ওই বাপ দাদার অভ্যাসে আছি, পূর্বের অভ্যাসে আছি। এই জন্য এই অভ্যাস গড়ে তুলতে হবে, আল্লাহর জিকিরের সাথে চলতে হবে। কোরআনের আয়াত শুনবেন, হাদিস শুনবেন, শুধু জিকির থাকবে মুখে, আর সব দোয়া করতে থাকবেন। দোয়া খালি শেষে একবার না, দোয়া করবেন 100 বারের উপরে। বাংলাদেশের দোয়ার সিস্টেম হলো একবার, আমাদের সুন্নতি দোয়ার সিস্টেম হলো 100 বার। বুঝছেন না 100 বার এই কথাটা কি বুঝছেন? ওয়াজ মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিবার বারবার খালি দোয়া করতে থাকবেন, আল্লাহ পাক আমাদেরকে বিশুদ্ধ ঈমান নসিব করুন। কি কইবেন? আমিন। দোয়া হয় নাই? আল্লাহ পাক এই এলাকার সব মানুষের ঈমানদার বানাই দিন। আমিন। দোয়া হয় নাই? আল্লাহ পাক এই এলাকার সব বিপদ আপদকে আল্লাহ দূর করে দিন। আমিন। এটা শুধু লাস্টে একবার না, লাস্টে একবার সবগুলো একত্রিত করে আখেরি জায়গায় নেওয়া, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সুন্নতের খেলাফ। আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরা জায়গায় চলতে থাকা দোয়া, এটা হলো সুন্নত। এজন্য দোয়াও চলতে থাকবে, মাহফিলও চলতে থাকবে, আলোচনাও চলতে থাকবে, আলোচনার ফাঁকে ফাঁকে দোয়া হবে। দোয়া লাস্টে না, দোয়া প্রথম থেকে শুরু, দোয়া সারাক্ষণ দোয়া চলতে থাকবে। দোয়ার জন্য কেস আর আগের পরে দোয়া করবো না, খালি এই সময় দোয়া, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্না না। এজন্য আমার ভাইরা এবং বোনেরা, যে কথাটা বলছিলাম, ইবলিস লানাতুল্লাহি আলাই একটা মাত্র সেজদার নির্দেশ লঙ্ঘন করার কারণে ইবলিস লানাত হয়ে গেছে, লানাতুল্লাহ আলাই হয়ে গেছে। আর আমি আপনি একজন মুসলিম হয়ে এক মাসে কম পক্ষে 1020টা সেজদার নির্দেশ লঙ্ঘন করলাম। এক মাসে যদি 1020 হয় তাহলে এক বছরে 12,000-এরও বেশি নাকি? 12,000-এর বেশি না? তাহলে এক বছরে 12,000-এর বেশি সেজদার নির্দেশ লঙ্ঘন করলাম। আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি কোরআনে কারীমের মধ্যে নির্দেশ দিয়েছেন, লা তাসজুদু লিশ্বামসি ওয়ালা লিল কামার ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। দুনিয়ার মানুষ খবরদার, সূর্যকে সাজদা করিও না, চন্দ্রকে সাজদা করিও না, এক গোলাম আর এক গোলামের সাজদা করিও না। তুমিও একটা গোলাম, সূর্য আমি আল্লাহর গোলাম, তুমিও আমার গোলাম, চন্দ্র আমি আল্লাহর গোলাম, তুমিও আমার গোলাম, গাছও আমার গোলাম, তুমিও আমার গোলাম, গরুও আমার গোলাম, তুমিও আমার গোলাম, ওই আল্লাহর ওলি জীবিত মৃত সেও আমার গোলাম। খবরদার, এক গোলাম আর এক গোলামের কোনোদিন সাজদা করিও না। সেজদার একমাত্র মালিক হইলাম ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না, তোমার সেজদার মালিক হলো একমাত্র ওই আল্লাহ রাব্বুল আলামিন, যিনি তোমারে বানাইছেন, ওই সকল গোলামদেরকে যিনি বানাইছেন। সুবহানাল্লাহ, সেজদার একমাত্র মালিকানা কার? আল্লাহ একমাত্র মালিকানা, আর কোন গোলাম, এক গোলাম আর এক গোলামের সেজদা করা যাবে না। এক গোলাম আর এক গোলামের সেজদা করলে শিরক। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে সেজদা করা, এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ। তাহলে ইবলিস একটা সেজদার নির্দেশ মানে নাই, না মানার পিছনে তার যুক্তিও ছিল। ইবলিসের যুক্তি ছিল না, ছিল নাকি? কি যুক্তি ছিল বলেন দেখি। হ্যাঁ, মাশাআল্লাহ, দেখছেন আজকের স্টুডেন্ট কত উচ্চ লেভেলের স্টুডেন্ট, সব জানে মাশাআল্লাহ। ইবলিস যুক্তি দেখাইছে, খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন, রাব্বুল আলামিন আমারে বানাইছো আগুন দিয়ে, আদমকে বানাইছো মাটি দিয়ে, তাহলে মাটি আগুনকে সেজদা করবে, আগুন কেন মাটির সেজদা করবে? ইবলিসের যুক্তি কিন্তু ঠিক আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা শুন, আমি আল্লাহর হুকুমের কাছে কোন যুক্তি চলে না, বুঝে আসলেও মানতে হবে, বুঝে না আসলেও মানতে হবে। এই মানাটার নাম হলো ইবাদত, এই মানাটার নাম হলো ইবাদত, এইটা না মানলে সেটা হয়ে যায় আমি আল্লাহর নাফরমানি, মাসিয়াত। আকলে বুঝে আসুক আর না আসুক, যুক্তিতে বুঝে আসুক আর না আসুক, আমি আল্লাহ কইছি দাঁড়াই থাক, দাঁড়াই থাকাটাই ইবাদত, আমি আল্লাহ কইছি বসে থাক, বসে থাকাটাই ইবাদত, আমি আল্লাহ কই শুয়ে থাক, শুয়ে থাকাটাই ইবাদত। হাজি সাহেবরা যারা আছেন, মুজদালিফার ময়দানে গেলে কোনো আমল নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুজদালিফার ময়দানে আসে, মাগরিবের আশার নামাজ পড়ি, সুন্দর মতো লম্বা হয়ে শুই থাক, আর কোনো কাজ নাই এখানে, খালি শুয়ে থাকবি। মুজদালিফার ময়দানে রাত্রে শুয়ে থাকবেন, এই শুয়ে থাকাটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক পছন্দের। সুবহানাল্লাহ, এখানে শুয়ে থাকাটাই ইবাদত, খালি নাক ডাকি ঘুমাইবেন আল্লাহর কাছে এত পছন্দের। সুবহানাল্লাহ, আল্লাহ যদি কয় বান্দা দাঁড়াই থাক, দাঁড়াই থাকা ইবাদত, আল্লাহ যদি কয় বসে থাক, বসে থাকা ইবাদত, আল্লাহর নির্দেশ মানাটাই হলো মূল ইবাদত। এই জন্য আমার ভাইরা এবং বোনেরা, বছরে যদি 12,000 সেজদা লঙ্ঘন করে আপনার ইমান মজবুত আছে, আর ইবলিস একটা সেজদা লঙ্ঘন করার কারণে ফাকানা মিনাল কাফিরিন, একটা সেজদার নির্দেশ না মানে সেই হয়ে গেছে কাফের, আর আপনি 12,000-এর উপরে সেজদা বছরে ছাড়তেছেন তাও আপনার ইমান মজবুত আছে, কি বলেন? বাংলাদেশে আমাদের ভাই বোনদের ইমান এত মজবুত, এক বছরে 12,000-এর উপরে আল্লাহর সেজদা লঙ্ঘন করতেছে, প্রতিদিন সে 34টা সেজদা ফরজ সেজদা, প্রত্যেক রাকাতে 2টা সেজদা ফরজ, কিয়াম কিন্তু প্রত্যেক রাকাতে একবার, রুকু করতে হয় কয়বার? রুকু আচ্ছা একটা নামাজ আছে রুকু দুইবার, বলেন দেখি কোন নামাজ? হ্যাঁ জি মাশাআল্লাহ, সালাতুল কুসুব সালাতুল খুসুব এগুলোর মধ্যে রুকু দুইবার, আর সকল সালাতের রুকু একবার। তাহলে দাঁড়ানো কিয়ামও একবার, রুকুও একবার, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক রাকাতে সাজদা ফরজ করেছেন দুইবার। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সকল ইবাদতের মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসেন সাজদাকে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনারা দেখি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না, যতবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আসবে নিজে নিজে কইবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু ইলা রাব্বিহি ওয়া হুয়া সাজিদ, বান্দা আর কোন আমলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের এত নিকটে পৌঁছতে পারে না, শুধুমাত্র সাজদারত অবস্থায় বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের একেবারে নিকটে পৌঁছে যায়। সুবহানাল্লাহ, আল্লাহর নিকটে পৌঁছার মুকাররাবিন হওয়ার মাধ্যম হলো কি? কিন্তু মুশরিকদের কাছে মুকাররাবিন হওয়ার মাধ্যম হলো মানুষ, আউলিয়া ইমানদারের কাছে আল্লাহর নিকটবর্তী হওয়ার মাধ্যম হলো সাজদা। পার্থক্য আছে, মুশরিকেরা অনেক অলি আউলিয়া দেবতা মূর্তি ধারণ করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেন, ও ভাইয়েরা, ও আমার স্বজাতি, তোমরা কেন এগুলার ইবাদত করো, কেন এগুলার পূজা অর্চনা করো? তখন তাদের জবাবটা কি? সূরা জুমারের 2 এবং 3 নম্বর আয়াত, ওয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দূনিহি আউলিয়া মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহকে বাদ দিয়ে বিভিন্ন আউলিয়া ধরে, কি ধরে? আল্লাহর শব্দ এটা আউলিয়া, আল্লাহই বলছেন। ওয়াল্লাযীনা ইত্তাখাযু, যারা ধরে, তাখাযু মানে ধরা, কি ধরে? আউলিয়া, আউলিয়া ধরে, তারা এই কারণেই ধরে, মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফাহ, এসব আউলিয়ারা আমাদেরকে আল্লাহর নিকটবর্তী বানাই দিবে। এটা কারা, কাদের আকীদা? মুশরিকের আকীদা আল্লাহ পাক বর্ণনা করছেন। আর ইমানদারের আকীদা হলো আল্লাহর নিকটবর্তী বানায় কিসে? আকরাবু মা ইয়াকুনুল আব্দু ইলা রাব্বিহি ওয়া হুয়া সাজিদ, আল্লাহর মুকাররাবিন হওয়ার, আল্লাহর নিকটবর্তী হওয়ার মাধ্যম হলো সেজদা। সুবহানাল্লাহ, ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ পাওয়ার সাথে সাথে আল্লাহু আকবার বলে সেজদা করে ফেলছে। সেজদা করার কারণে ওই ফেরেশতারা হয়ে গেছে মাসুম, ফেরেশতারা হয়ে গেছে নিষ্পাপ, ফেরেশতারা আল্লাহর কোনো নাফরমানি করে না। ওয়াইয়াফালুনা মা ইউমারুন, আল্লাহ যা নির্দেশ দেন তাই করে। আর ইবলিস সাজদার কথা শুনে নাই, এই কারণে আল্লাহর কাছ থেকে দূরে চলে গেছে, লানাহুল্লাহ হয়েছে। লানাহুল্লাহ মানে কি? আল্লাহর রহমত থেকে দূরে সরে যাওয়া, এটাকে বলা হয় লানত। ইবলিস সাজদা না করার কারণে আল্লাহর রহমত থেকে দূরে সরে গেছে। আর আমার বাংলাদেশের মুসলমান ভাই বোন দৈনিক 34টা সাজদা আল্লাহর নির্দেশ লঙ্ঘন করে, ইবলিস যদি একটা সাজদা লঙ্ঘন করে ইবলিস হইতে পারে, তাহলে আমি আপনি 34টা সাজদা লঙ্ঘন করি, 34 বার ইবলিস হয়ে গেছি। মানে এক ইবলিস তো এক গুণ, আমি ইবলিস 34 গুণ, ডেলি 34 গুণ, কারণ ইবলিস একটা সাজদা লঙ্ঘন করছে। হে কিন্তু একটা সাজদা করলে হয় যেত, হে লানত প্রাপ্ত হইতো না, আর আমি লঙ্ঘন করতেছি ডেলি 34টা। কত বড় মারাত্মক বিষয়টা চিন্তা করে দেখছেন আমার সম্মানিত ভাই ও বোনেরা? গভীর ভাবে চিন্তা করে দেখি, সকলেই জানি ইবলিস আল্লাহর রহমত থেকে দূরে সরে গেছে, জাহান্নামী হয়ে গেছে, লানত প্রাপ্ত হয়ে গেছে। কেন হয়েছে? কি কারণে হয়েছে? একটা সাজদা করে নাই, একটা সাজদা না করে যদি ইবলিস ইবলিস হয়ে যায়, ডেইলি ৩৪টা সাজদা না করে আমার ঈমান কেমনে মজবুত আছে? ঈমান কেমনে থাকে ডেইলি ৩৪টা সাজদা না করলে? এই জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না বাইনার রাজুলে ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরে তারকুস সালাহ। একজন ইমানদারের মাঝে, একজন মুশরিকের মাঝে, একজন কাফেরের মাঝে পার্থক্য হলো তারকু সালাহ, সালাত ছেড়ে দেওয়া। শাইখ উসাইমিন মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহমাহুল্লাহ গত শতাব্দীর সবচেয়ে বড় ফকি দুনিয়ার সারা পৃথিবীর মধ্যে, তিনি একটি কিতাব লিখেছেন হুকম তারেকি সালাহ, সালাত পরিত্যাগকারীর বিধান। এই বইতে তিনি উল্লেখ করেছেন সমস্ত সাহাবায়ে কেরাম রাদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন সালাত পরিত্যাগকারীকে কাফের বলতেন, এই বিষয়ে তাদের এজমা ছিল। জামে আত তিরমিজির মধ্যে হাদিস আছে সরাসরি, সাহাবায়ে কেরাম কোন বিষয়কে কুফরি মনে করতেন না, গায়রা সালাহ, সালাত ছেড়ে দেওয়াকে শুধু কুফরি মনে করতেন। এরপরে তিনি সেখানে যারা সালাত ছেড়ে দেয় ইচ্ছাকৃত ভাবে তাদের অনেকগুলো বিধি বিধান বর্ণনা করেছেন। যারা পারেন এই বইটা পড়ার চেষ্টা করবেন, তাহলে বুঝবেন সালাত ছেড়ে দেওয়া কত বড় অপরাধ। তাহলে আমার ভাইরা, ইমানটা খুব জরুরি জিনিস, এটাকে যে কোনো অবস্থায় রক্ষা করতে হবে। কিন্তু আমরা ইমানের দিকে নজর দিচ্ছি না, নজর চলে গেছে আমাদের অন্যদিকে, আমাদের নজর চলে গেছে শুধু আমলের দিকে, আর বিশেষ করে ইখতিলাফি আমলের দিকে। ইখতিলাফি আমল নিয়ে মাত্র কয়েকটা জিনিস নিয়ে, একটা হলো রাফলিয়া দেইন, একটা হলো আমিন সশব্দে বলা, একটা বুকের উপরে হাত বাঁধা, এই তিনটে আমলের জন্য বাংলাদেশের জনগণের কয়েক কোটি টাকা খরচ হয়েছে। কেমনে খরচ হয়েছে? এই তিনটা জিনিসের জন্য বাংলাদেশে হাজার হাজার ওয়াজ মাহফিল হয়েছে এ পর্যন্ত, মাত্র তিনটা সুন্নত আমলকে কেন্দ্র করে হাজার হাজার ওয়াজ মাহফিল হয়েছে বাংলাদেশে। এক একটা ওয়াজ মাহফিলের খরচ যদি ৫০,০০০ করে ধরেন, এবার অঙ্ক করেন, আবার মিনিমাম ধরেন ৫০,০০০ হয় না, ওই যেই বক্তা এনে এই মাহফিল গুলো করছেন তাদের একজনের হাদিয়া ১,০০,০০০ টাকা। তাহলে এইরকম এক মাহফিলের বাজেট ৫,০০,০০০,১০,০০০০ টাকা। এইরকম হাজার হাজার মাহফিল হয়েছে বাংলার টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত। তাহলে কত কোটি কোটি বাংলার মেহনতি মানুষের টাকা খরচ হয়েছে শুধু এই কাজের জন্য? এত কোটি কোটি টাকা খরচ করা হয়েছে শুধু তিনটা সুন্নতের আমলকে কেন্দ্র করে, অথচ এই বাংলার জমিনে কত লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন সেরে করে ঈমান হারাচ্ছে, এটার জন্য একটা মাহফিল হয় নাই। নাম হলো ঈমান আকীদা সংরক্ষণ কমিটি। ঈমান আকীদা সংরক্ষণ করতেছে এই তিনটা সুন্নতের হেফাজত। খবরদার খবরদার ভাইয়েরা, রাফলিয়া দান করা যাবে না, আমিন সশব্দে বলা যাবে না, বুকের উপরে হাত বাঁধা যাবে না, এই তিনটা রক্ষা হইলে আপনার ঈমান আকীদা সব ঠিক আছে। এই তিনটা আছে ঈমান আকীদা সব শেষ, এই তিনটা নাই বাস ঈমান আকীদা সব ঠিক আছে। এই জন্য আজকে বাংলার জমিনে প্রত্যেক এলাকায় এলাকায় আপনার এলাকায় আশেপাশে খবর নিয়ে দেখেন কত রকমের মাহফিল হইতেছে, সারা রাত নারীরা গান গায়, বাজনা বাজায়, হাজার হাজার যুবক দেখেন সেখানে নাচে আর গান গায়। কালকে শেষ এই নবাবগঞ্জ থেকে রাত্রে মাহফিল শেষ করে আসতেছি, রাতের ১টা ২টা বাজেও কি গান বাজনা চলতেছে, শত শত যুবক যুবতী গান বাজনার মধ্যে নাচানাচি করতেছে। নাম হলো বার্ষিক পবিত্র ওরস মাহফিল। কিন্তু ঈমান আকীদা সংরক্ষণ কমিটির ভাইয়েরা, ওই সকল ওলামায়ে কেরাম কোথায়? এইভাবে মুসলিম উম্মার ঈমান আকীদা নষ্ট হইতেছে। একটা কথা নাই, একটা আন্দোলন নাই, একটা অভিযোগ নাই। দেখছেন নি কোন জায়গায় অভিযোগ? কোন অভিযোগ নাই। বাংলার জমিনে কত পীর সাহেবের নামে মানুষের ইমান আকীদা হরণ করতেছে। প্রতিদিন পীর সাহেব কত হাজার হাজার মানুষের ইমান আকীদা নষ্ট করতেছে। একজন দুজন নয়, বাংলাদেশের অসংখ্য পীর সাহেব আছেন প্রতিদিন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের ইমান হরণ করে। পীর সাহেব ঘোষণা দিতেছে, আমি আল্লাহর সুরতে আরশের মধ্যে বসে থাকি, এরকম ঘোষণাও বাংলাদেশের ময়দানে বসে দিছে। কিন্তু ওই পীর সাহেবের ব্যাপারে কোনো কথা নাই, তার ইমান আকীদা ঠিক আছে, কারণ তিনি রাফুলিয়া দেন করে না, আমিন সশব্দে বলে না, তার ইমান আকীদা সহি, তার ইমান আকীদাও সহি। একজন কয় বাইরে, শোনো দুনিয়ার মানুষেরা, আমি কিন্তু মাফাত আমার স্বামী নাউজুবিল্লাহ, কিন্তু সে রাবুল ইয়েদেন করে না, আমিন সশব্দে বলে না, ইমান আকীদা ঠিক আছে, তার ইমান আকীদা ঠিক আছে, তার ইমান আকীদা নিয়ে কোনো আন্দোলন নাই, কোনো কথা নাই, সংরক্ষণ কমিটি নাই, বাংলার জনগণের কোটি কোটি টাকা খরচ করা লাগে না। এইভাবে বাংলার এই মাথা থেকে এই মাথা দেখেন, কত লক্ষ লক্ষ মুসলমান ভাই বোন প্রতিদিন শিরকের জলাঞ্জলি দিয়ে শিরকের কাছে গিয়ে তাদের ইমান হারাচ্ছে। বাংলাদেশের যতগুলো মাজার আছে, মাজার গুলোর দিকে তাকায় তাকায় দেখেন, ওই মাজারে যেসব আল্লাহর অলিরা আছে, আমরা ওই সকল অলিদের বিরোধী না, আমরা ওই সকল অলিদেরকে মহব্বত করি, ওই সকল অলিদেরকে সম্মান করি, আমরাও তাদের আদর্শ অনুসরণ করতে চাই, আমরা ওই সকল অলিদের মতো হইতে চাই। কিন্তু অলিদের কবরকে কেন্দ্র করে যে সমস্ত শিরকের আস্তানা, শিরকের কারখানা গড়ে উঠছে, এখানে গিয়ে গিয়ে লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন সেজদা করে ইমান হারাচ্ছে, তাদের কাছে দোয়া করে ইমান হারাচ্ছে, তাদের বরকত নিয়ে ইমান হারাচ্ছে, নজর মান্যত দিয়ে ইমান হারাচ্ছে, কিন্তু এগুলোর ব্যাপারে কোনো ইমান আকীদা সংরক্ষণ কমিটি নাই। শুনছেন যে এগুলোর ব্যাপারে কোনো ইমান আকীদা সংরক্ষণ কমিটি, ইমান আকীদা সংরক্ষণ কমিটির কাজ হইলো খালি কোন জায়গায় রাবলিয়ে দেন করছে আর কোন মসজিদে একটু আমিন শব্দে কইছে, ইমান আকীদা সব শেষ। মসজিদের ইমাম সাহেব, সম্মানিত ইমাম সাহেব, খতিব সাহেব, মুসল্লিদের কত ঘন্টা সময় নষ্ট করেছেন শুধু জুমার খুতবা দিয়ে দিয়ে, বয়ান করে করে, খবরদার খবরদার, বাংলাদেশে এইভাবে ফেতনা বাইরেছে, ফেতনা থেকে সাবধান, ফেতনা থেকে সাবধান, এই তিনটা জিনিসের ফেতনা নাম দিয়ে দিয়ে কত বয়ান, কত মাহফিল, কত আলোচনা। অথচ ওই ইমাম সাহেবের পিছনে বড় বড় সুৎখোরেরা নামাজ পড়ে, বড় বড় ঘুষখোরেরা নামাজ পড়ে, বড় বড় জেনাকারীরা নামাজ পড়ে, বড় বড় অর্থ আত্মসাৎকারীরা নামাজ পড়ে, বড় বড় জমি দখলকারী ভূমিদস্যু নামাজ পড়ে, ওই ইমাম সাহেবের পিছনে কত মদপানকারী মাদকাসক্তরা নামাজ পড়ে, কিন্তু ওই ইমাম সাহেব ওই ব্যাপারে, ইমাম সাহেবের সমস্যা খালি কেউ কোনখান দিয়ে আমিন একটু সশব্দে কইছে কেন, এটাই হলো জটিল সমস্যা। সুতরাং তার পিছনে সুদ খাক, ঘুষ খাক, যা করুক কোনো সমস্যা নেই, এটা হলো বাংলার চিত্র আমার ভাইরা। এই জন্য আমাদের সবচেয়ে আগে যে কাজটা করতে হবে, আমাদের ইমানকে ঠিক করতে হবে। এই জন্য আমার ভাইরা এবং বোনেরা, আমল নিয়ে মারামারি নাই, আমল নিয়ে ঝগড়া নাই, আগে আমার আপনার ইমানটা বিশুদ্ধ করেন, কারণ বিশুদ্ধ ইমান নিয়ে কবরে যাওয়া লাগবে। বিশুদ্ধ ইমান নিয়ে কবরে যেতে হইলে ইমানের উসুল জানতে হবে, ইমানের আরকান জানতে হবে, ইমানের আহকাম জানতে হবে, ইমান ভঙ্গের কারণগুলা জানতে হবে। কয়টা জিনিস বলছি, কথা কয় না সবাই, কে আমার কথা বুঝেন নাই নাকি মনে কষ্ট নিছেন, তো কথা বলেন না, যে যদি কথা না বলেন, আমাদের আলোচনা হলো এলমি আলোচনা, এটা হুজুগে আলোচনা না, খালি না বুঝিও সুবহানাল্লাহ, বুঝিও আল্লাহ একবার, না বুঝিও আল্লাহ একবার, এরকম আমরা হুজুগে কথা বলি না, আলোচনা করি না, আমাদেরটা বুঝে আলহামদুলিল্লাহ কবেন, বুঝে সুবহানাল্লাহ কবেন, এই জন্য জিজ্ঞাসা করলে কিছু কথা বলবেন। আমি বলতেছিলাম ভাইয়েরা, তাহলে কয়টা জিনিস জানতে হবে ইমান বিশুদ্ধ করতে হইলে, চারটা জিনিস, মাশাআল্লাহ। এক নম্বরে জানতে হবে উসুলুল ইমান, ইমানের উসুল জানতে হবে, ইমানের কি জানতে হবে, উসুলুল ইমান, ইমানের উসুল কয়টি বলেন, বলেন আপনারা দেখি ইমানের উসুল কয়টি, এবার ইমান আছে কি নাই পরীক্ষা হয়ে যাক, ইমানের উসুল কয়টি? তিনটি। ইমানের উসুল কয়টি? তিনটি। এটা আপনি আমাদের তাফসিরুল কোরআন ডট কম এ যাবেন, আরো অনেক শায়েখদের অনেক ওলামায়ে কেরামদের আলোচনা আছে। ইমানের তিনটি উসুল, এটার উপরে শত শত পৃষ্ঠার বই আছে। শেখ মোহাম্মদ বিন সালেহ আল ফাওজান হাফেজাহুল্লাহ, তার বিশাল বই আছে, 200-250 পৃষ্ঠার বই শুধু ইমানের উসুলের উপরে। আরো অনেক শায়েখদের বড় বড় ইমানের উসুলের উপরে বই আছে। এই বইগুলো পড়েন আর আপনি আমাদের আলোচনাগুলো শুনেন, তাহলে বুঝতে পারবেন ইমানের উসুলগুলো কি কি। আজকে ইমানের উসুলের আলোচনা হবে না, এটার জন্য আলাদা ক্লাস লাগবে। ইমানের উসুল কয়টা? তিনটা, এটা মনে রাখবেন। কবরের প্রশ্ন কয়টা? ওই কবরের প্রশ্ন যেই তিনটা, ওই তিনটাই হলো ইমানের উসুল। এবার সোজা জিনিস বুঝে নেন, কবরে যে তিনটা প্রশ্ন হবে এই তিনটাই ইমানের তিনটা উসুল। এগুলার সাথে আমার আপনার পুরা জিন্দগির কানেকশন আছে। আপনি ভাত রান্না করতেছেন, এক মন বিশাল এক পাতিলে দিছেন, ভাতগুলা কতটুকু হয়েছে, কয়টা টিপ দিবেন? একটা দুটা টিপ দিলে বোঝা যাবে আপনার এক মন চাউলের খবর কি। আমার আপনার 70-80 বছরের জিন্দগি আল্লাহ পাক কবরে 1-2-5 ঘন্টা বসে বসে খবর নেওয়া লাগবে না, শুধু তিনটা জিনিসের মধ্যে টিপ দিলে আমার আপনার 80-90 বছরের জিন্দগির সব বের হয়ে যাবে। পুরা জিন্দগির সাথে এই তিনটা প্রশ্নের কানেকশন আছে, সম্পর্ক আছে। এই জন্য ইমানের উসুল ভালো করে জানতে হবে। দু নম্বরে জানতে হবে ইমানের আরকান। ইমানের কি? ইমানের আরকান কয়টি? ছয়টি, মাশাআল্লাহ। ইমানের আরকান সবাই জানে, ইমানের আরকান। তিন নম্বরে জানতে হবে ইমানের আহকাম। এবার আহকাম বলেন, আহকাম কয়টি? আচ্ছা, নামাজের আরকান আহকাম বলেন, নামাজের আরকান আহকাম কয় ফরজ? কিরে, এই দেশে এটাও জানে না, তারও ফরজ। তাহলে নামাজ বেশি জরুরি না ইমান বেশি জরুরি? ইমান নাই, সারা জীবন নামাজ পড়ছেন, কাজ হইব। তাহলে ইমানের আরকান আহকাম জানা নামাজের আরকান আহকাম হইছে বেশি জরুরি। কিন্তু বাংলাদেশের মুসলিম ভাই বোনদের কাছে গিয়ে জিজ্ঞাসা করেন, ভাই নামাজের আরকান আহকাম কয়টি? কয় 13টি। ইমানের আরকান আহকাম কয়টি? ইমানের আবার কয় আরকান আহকাম? কিসের শুনেই নাই, জানা তো দূরের কথা। অথচ বাংলাদেশে দুইটা ইমানে মজমাল আছে, ইমানে মুফাসসাল আছে, আছে না? ইমানে মজমালটা পারেন আপনারা? পারেন কিনা? ইমানে মজমাল হলো আমানতু বিল্লাহি কামা হুয়া বি আসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিয়া আহকামিহি ওয়া আরকানিহি। দেখেন এখানেই আছে, আমি ইমানের সকল আহকাম সকল আরকান আমি কবুল করলাম। কি কবুল করছেন? ইমানের আহকাম, ইমানের আরকান কবুল করছেন। আজ পর্যন্ত কোনদিন কোন ইমাম সাহেবের কাছে গিয়ে, কোন খতিব সাহেবের কাছে গিয়ে, কোন মুফতি সাহেবের কাছে গিয়ে জিজ্ঞাসা করছেন, মুফতি সাহেব আমি যে এখানে বলছি ওয়াকাবিলতু জামিয়া আহকামিহি ওয়া আরকানিহি, ইমানের সব আরকান আহকাম আমি কবুল করে ফেলছি, কি কবুল করলাম আমার একটু বুঝাই দেন। বলছেন কোনদিন? আজ পর্যন্ত দেখেন এটা শেখার দরকারও মনে করেন নাই, কোনদিন যে জিজ্ঞাসাও করেন নাই। বিয়ে করতে গেছেন, বিয়ে করতে গেলে কবুল বলা লাগে না এখানে? লাগে না মনে হয় দেশে নাকি? যারা বিয়ে করেন নাই তারা তো এখনো বুঝেন নাই, যারা করছেন তারা তো কবুল বলছেন নাকি? আচ্ছা, তা এখন কবুল বলি। এরপরে আপনি বাড়ি চলে আসছেন, কারে কবুল করছেন, কি কবুল করছেন, কার মেয়ে কবুল করছেন, আর খোঁজ খবর অলন নেই, বিয়ে থাকবো নি বলেন? এই সোজা পথও জানা না দেখি, বিয়ে থাকবে? তাহলে আপনি বললেন ওয়াকাবিলতু জামিয়া আহকামিহি ওয়া আরকানিহি, ইমানের আরকান আহকাম সব কবুল করছি, কিন্তু কি কবুল করছেন জানেন না, ইমান থাকবো নি। এজন্য জানতে হবে কি কবুল করছেন, এটা জানা জরুরি। তাহলে ইমানের আহকাম হলো নয়টি, মনে রাখবেন ইমানের আহকাম নয়টি, আর ইমানের আরকান তাহলে নয় আর ছয় কত, পনেরোটা ইমানের আরকান এবং আহকাম। আচ্ছা এবার বলেন অজুভঙ্গের কারণ কয়টি? হ্যাঁ অজু আমাদের দেশে নুরানি মাদ্রাসাগুলোতে পড়ায়, বাচ্চারা দেখবেন রাস্তা দিয়ে আসতে যেতে কয় অজুভঙ্গের কারণ সাতটি, পায়খানা বা প্রস্রাবের রাস্তা দিয়ে কোন কিছু বাহির হওয়া, বলে না? তাহলে অজুভঙ্গের কারণ কয়টা? আচ্ছা নামাজ ভঙ্গের কারণ কয়টি? বলেন উনিশটি, নামাজ ভঙ্গের কারণ উনিশটি। এভাবে বাচ্চারা লেখাপড়া করে। এবার বলেন ইমান ভঙ্গের কারণ কয়টি? জি আল্লাহ আকবার, আল্লাহর বান্দারে ইমান লই কবরে যাইব, ইমান নিয়ে কবরে যাবে। ওই সাসা কি দোয়া করতাম, কিচ্ছু দরকার নাই, খালি দোয়া করেন ইমানটা লই যাতে কবরে যাইতে পারে। এখন ইমান লই কেমনে কবরে যাইব, যেই আল্লাহর বান্দা ইমান ভঙ্গের কারণ কয়টা ওইটাও জানে না, নামাজ ভঙ্গের কারণ জানে ইমান ভঙ্গের কারণ জানে না, অজু ভঙ্গের কারণ জানে কিন্তু ইমান ভঙ্গের কারণ জানে না। অজু একবার ভাঙ্গি গেলে আবার করা যায়, নামাজ একবার ভাঙ্গি গেলে আবার নামাজ পড়া যায়, কিন্তু ইমান একবার যদি ভাঙ্গি যায় সেই ভাঙ্গা ইমান নিয়ে যদি কবরে যান দ্বিতীয়বার আর ইমান আনার সুযোগ নাই। কবরে প্রথম পরীক্ষাটা ইমানের পরীক্ষা, এই পরীক্ষায় একবার ফেল করলে দ্বিতীয়বার আর পরীক্ষা দেওয়ার সুযোগ নাই। এই পরীক্ষায় থার্ড ক্লাস পাইলে মানোন্নয়ন দিয়ে সেকেন্ড ক্লাস পাওয়ার, ফার্স্ট ক্লাস পাওয়ার সুযোগ নাই, পরীক্ষা একবারই। তাহলে এই ইমানের ভাঙ্গি যাওয়ার কারণগুলো ভালো করে জানতে হবে, না ইমান যে কত আগে ভাঙ্গি গেছে খবরে নাই, কারণ ইমান ভঙ্গের কারণ তো জানে না। এই জন্য বাংলাদেশে অজু ভাঙ্গা লোক দেখছেন, নামাজ ভাঙ্গা লোক দেখছেন, রোজা ভাঙ্গার লোক দেখছেন, কিন্তু ইমান ভাঙ্গার মানুষ আজ পর্যন্ত দেখেন নাই। বাংলাদেশে কোন একজন ভাইয়ের ইমান ভাঙ্গি গেছে এরকম খবর পাইছেন? নারায়ণগঞ্জের অমুক জায়গার এক ভাইয়ের ইমান ভাঙ্গি গেছে এই খবর পাইছেন কোনোদিন? অজু ভাঙ্গি গেছে এই খবর পাইছেন? ওরে এই খবর তো মসজিদে গেলেই পাই, কোন ভাই দেখা যায় হঠাৎ করে বাইরে চলে যাচ্ছে নামাজের মাঝখান দিয়ে, কারণ কি বুঝে গেছি যে অজু চলে গেছে, কি বলেন? আবার অনেক সময় মাঝে মাঝে বিভিন্ন কারণে আমাদের নামাজও ভাঙ্গে আবার রোজাও ভাঙ্গে, তাহলে দেখা যায় অজু ভাঙ্গার মানুষ, রোজা ভাঙ্গার মানুষ, নামাজ ভাঙ্গার মানুষ প্রত্যেক এলাকায় এলাকায় আছে, কিন্তু ইমান ভাঙ্গি গেছে বাংলাদেশের একজন মুসলমানের এরকম খবর শুনছেন কিনা? কারণ কারণ কি ইমান ভাঙ্গে না কেন? অজু ভঙ্গের কারণ যদি আল্লাহর কোনো বান্দা না জানে তো সারা জীবনে একবার উজু করলে আর দ্বিতীয়বার উজু করা লাগবে না। আপনি সকালবেলায় ফজরে উজু করছেন, একই যদি জোহরও পড়লেন, আসরও পড়লেন, মাগরিবও পড়লেন, এশাও পড়লেন, জিজ্ঞাসা করলাম কি ব্যাপার চাচা আপনি আর উজু করেন না কেন? চাচা কয় আমি সকালবেলায় ফজরের নামাজে উজু করছি, সারাদিন উজু করা লাগবে নাকি? শীতের দিন এত কষ্ট, এতবার উজু করার দরকার কি? চাচা আপনি যে টয়লেটে গেছেন এতবার, টয়লেটে না গেছি, আমার উজু কিন্তু মজবুত, উজু ঠিকই আছে, আমি টয়লেটে না গেছি, অসুবিধা কি? আচ্ছা রাত্রে এশার নামাজের উজু করছে, সকালবেলা শীত ঠান্ডা, ফজরের নামাজে আর উজু করে নাই, চলে আসছে মসজিদে, কি ব্যাপার চাচা ফজরে উজু করেন না কেন? আমি না আসার সময় এত সুন্দর করে উজু করছি, আমার উজু কিন্তু খুব মজবুত আছে, উজু স্ট্রং, তা আপনি যে ঘুমাইছেন, ঘুমাইলে কি আমার উজু কিন্তু খুব মজবুত। বাংলাদেশের মুসলমান ইমান ভঙ্গের কারণ না জানার কারণে কয় আমি নামাজ না পড়লেও ইমান কিন্তু খুব মজবুত, ইমান কিন্তু খুব স্ট্রং আছে আমার, কারণ এই আল্লাহর বান্দা তো জানে না কেমনি ইমান ভাঙ্গি যায়। এই জন্য বাংলাদেশে কারো ইমান ভাঙ্গে না। এই জন্য বাংলাদেশের মাদ্রাসাগুলোতেও দেখেন অজু ভঙ্গের কারণ পড়ায়, নামাজ ভঙ্গের কারণ পড়ায়, রোজা ভঙ্গের কারণ পড়ায়, ইমান ভঙ্গের কারণ কোথাও পড়ায় না। আমরা মাদ্রাসায় কামেল পাশ করিও ইমান ভঙ্গের কারণ শিখতে পারিনি। ইমান ভঙ্গের কারণ সর্বপ্রথম শিখছি ওলামায়ে মদিনার থেকে। এই জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দারুল ঈমান ঘোষণা দিবেন মদিনারে। সুবহানাল্লাহ, আল্লাহর জমিনে বাংলাদেশে দেখেন কোন বই পুস্তকে ঈমান ভঙ্গের কারণ নাই, লেখা নাই, উঠে গেছে। কিন্তু আলহামদুলিল্লাহ মদিনাতে এখনো এক নম্বরে শিশুদেরকে শেখানো হয় ঈমান ভঙ্গের কারণ। ওযু ভঙ্গের কারণ শিখাবার আগে মদিনাতে শিশুদেরকে প্রথম শিখায় ঈমান ভঙ্গের কারণ, কারণ ওযুর চেয়ে ঈমান জরুরি বেশি। সন্তানকে আগে তাওহীদ শিখাইতে হবে, ঈমান শিখাইতে হবে, তারপরে আমল। কিন্তু আমাদের আমলের চর্চা আছে, ইমানের চর্চা নাই। এই জন্য ইমানের চর্চা না থাকার কারণে একজন ভাই আমিন জোরে বলছে, আসতে বলছে, এটা নিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ হয়েছে, কিন্তু ইমানে নাই, তার আমিন জোরে বললে কি, আসতে বললে কি? ইমানে যদি না থাকে আপনার, আপনি হাত এখানে বাঁধবেন আর মাথার উপরে বাঁধবেন, অসুবিধা কি? নামাজ তো আপনার হচ্ছেই না, ইমানে নাই। তাহলে আগে আমার ইমান সংশোধন করতে হবে, ইমানটা ঠিক করতে হবে, তারপরে গিয়ে আমার এসব বিষয়। কিন্তু বাংলাদেশে ইমানের চর্চা নাই। ইবলিস কিন্তু মহা খুশি, ইবলিস খুব আনন্দিত। ইবলিস কয়, আমি সুন্দরভাবে তোমাদেরকে আমল নিয়ে ঝগড়া লাগাই দিছি, ইমানের কারো খবর নাই, আমি কিন্তু ইমানটা নষ্ট করে দিয়ে বসে আছি সুন্দরভাবে, আমল নিয়ে আবার মারামারি করো। এজন্য মসজিদের ভিতরে মুসল্লি আমল নিয়ে ঝগড়া করে আর বেনামাজি কয় আলহামদুলিল্লাহ মসজিদে যাই নাই আমার খুব ভালো হয়েছে, কয় আলহামদুলিল্লাহ আল্লাহর শুকর। একজনে কয় হুজুর আমার ব্যবসাটা যাতে খুব ভালো হয় দোয়া করিয়েন, কিসের ব্যবসা? কয় মাল্টিপারপাসের ব্যবসা, মানে সুদের ব্যবসা, সুদের ব্যবসার জন্য আবার দোয়াও চায়। তারপর একদিন একজন বড় কোম্পানি, কিসের কোম্পানি? তিনি হইলেন বিড়ি কোম্পানি, বিড়ি কোম্পানি মসজিদের জন্য টাকা দিছে। এখন বিড়ি কোম্পানির জন্য দোয়া করতে হবে। এখন ইমাম সাহেব পড়ে গেছে মহাবিপদে। ইমাম সাহেবকে আল্লাহ অমুক বিড়ি কোম্পানির মালিক এত টাকা দিছেন, আল্লাহ আপনি কবুল, এই কথা বলি থামে গেছে আর কয় না। মুসল্লিরা কয় কন না আর থামে গেছেন কেন? কয় কইলেও বিপদ না কইলেও বিপদ, বিড়ি কোম্পানি হারাম কোম্পানি, এর জন্য দোয়া করলেও বিপদ, দোয়া না করলেও বিপদ। এখন দেখেন যে নামাজ পড়ে না, হে কয় আলহামদুলিল্লাহ, কারণ নামাজ পড়তে যাই মসজিদে এত বেজাল, তার থেকে আমি পড়তে যাই না, আমি তো কোনো বেজাল নাই। অথচ শরীয়তে ওয়ালা বারা জানেন তো, ওয়ালা বারা নাম শুনছেন? শরীয়তের গুরুত্বপূর্ণ একটা ইবাদত, আকীদাগত বিষয় ওয়ালা বারা। আপনার বন্ধুত্ব হবে, অন্তরঙ্গ সম্পর্ক হবে নামাজের সাথে, বেনামাজের সাথে আপনার ওয়ালা হবে না, বন্ধুত্ব হবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সরাসরি ঘোষণা দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের বন্ধু হইল, ওয়ালি হইল আল্লাহ, ওয়া রাসূলুহু আল্লাহ রাসূল, ওয়াল্লাযীনা আমানু ঈমানদাররা তোমাদের ওয়ালি, ঈমানদারের সাথে তোমাদের ওয়ালা হবে, ঘনিষ্ঠতর বন্ধুত্বের সম্পর্ক হবে। আল্লাযীনা ইয়ুকীমুনা সালাহ, যে ঈমানদাররা নামাজ কায়েম করে। তাহলে যে নামাজ কায়েম করে না তার সাথে আমার ওয়ালা হইতে পারে না, গভীর সম্পর্ক হইতে পারে না। কিন্তু অনেক জায়গায় দেখি মসজিদের সম্মানিত ইমাম সাহেব একজন নামাজিরে বের করার জন্য, দেখা যায় একজন নামাজির বের করার জন্য বেনামাজির সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলে। বেনামাজি, মাদকাসক্ত, চোর, ডাকাত, খারাপ মানুষ, ওদের সাথে ইমাম সাহেবের ঘনিষ্ঠ বেলায়াত সম্পর্ক। আরেকজন তার মুসল্লি, নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ মুসল্লি, মুখলিসের মানুষ, তাকওয়াবান মানুষ, তারে কেমনে মসজিদ থেকে বাইর করবে? এটা নিয়ে বেনামাজির সাথে বেলায়াত করে, ওয়ালা করে। এই জন্য ওয়ালা কার সাথে হবে, বারা কার সাথে হবে, এটা ভালো করে জানতে হবে। এটা ইমানের অংশ, ইমানি বিষয়গুলো বেশি জোর দিতে হবে আমাদেরকে। এইগুলার আলোচনা বন্ধ হয়ে গেছে। এই জন্য দেখেন ওয়ালা বারা এই দেশের আমার মনে হয় 99% মুসলমান ওয়ালা বারা শুনে নাই। ওয়ালা কি জিনিস জানে না, বারা কি জিনিস জানে না। কার সাথে আমার বন্ধুত্ব হবে, কার সাথে আমার সম্পর্ক বিচ্ছিন্ন হবে, এই নীতিমালা প্রত্যেক মুসলমানকে জানতে হবে। সাহাবায়ে কেরামের মধ্যে ওয়ালা বারা শতভাগ ছিল। মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফফারি রাহমাউ বাইনাহুম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাথে যে সাহাবীরা আছেন এদের বৈশিষ্ট্য হলো আশিদ্দাউ আলাল কুফফার, এরা কুফফারদের উপরে অত্যন্ত কঠোর। রাহমাউ বাইনাহুম, নিজেদের মধ্যে তারা রহমশীল, নিজেদের মধ্যে গভীরতম সম্পর্ক, একজন আরেকজনের এত মহব্বত করে যেটা নিজের মায়ের পেটের মুশরিক বাইরে ওই মহব্বত করে না। অনেক সাহাবী নিজের মা বাবার সাথে ওয়ালা করে নাই, মা বাবারে ছেড়ে দিয়ে মদিনায় চলে গেছেন, নিজের মায়ের পেটের ভাই বোন ছেড়ে মদিনায় চলে গেছেন। কিন্তু মদিনাতে সেই সুদূর আফ্রিকা থেকে, ইয়েমান থেকে, সিরিয়া থেকে, কত দূর দূরান্ত থেকে ভাইরা ইমান আনছেন, ওই ইমানদার ভাইদের সাথে এমন সম্পর্ক গড়ে তুলছেন যেটা মায়ের পেটের ভাই ভাইয়ের সাথে এমন সম্পর্ক হয় না। এটার নাম ইমান। আজকে ইমানদার ইমানদারেরে কাফের কয়, ইমানদার ইমানদারেরে ইহুদির দালাল কয়, ইমানদার ইমানদারেরে কাফের মুশরিক মুনাফিক ফতোয়া দেয়। অথচ ইমানদারে ইমানদারে নামাজি নামাজি হবে বন্ধুত্ব। হয়তো আমার সাথে দুই একটা মাসালায় না মিলতে পারে, কিন্তু তিনি ইমানদার, মাসালা দুই একটা এদিক সেদিক হইতে পারে, এটা স্বাভাবিক। কিন্তু আকীদাগত দিক থেকে তার আকীদাও বিশুদ্ধ, আমার আকীদাও বিশুদ্ধ, তিনিও শেরেক মুক্ত, আমিও শেরেক মুক্ত, তিনি আমার ভাই। ফিকহি মাসালার কারণে ভ্রাতৃত্ব নষ্ট হয় না, ওয়ালা নষ্ট হয় না। এই জন্য আমার ভাইরা ইমান ভঙ্গের কারণ জানতে হবে। আজকে আমরা সংক্ষেপে ছয়টা শুধু ইমানের আরকান বলি শেষ। ইমানের আরকান কয়টা বলছি? ছয়টা। এক নম্বরটা কি বলেন দেখি? আমানতু বিল্লাহ, আমানতু বিল্লাহ, আল্লাহর উপরে ইমান, এটা সবচেয়ে জরুরি, আল্লাহর উপরে ইমানটা। তবে আল্লাহর উপরে ইমানটাকে আমরা এখনো ভালো করে বুঝি নাই। আমরা মনে করি আল্লাহ আছেন, এটা বিশ্বাস করলে মনে হয় ইমানদার হওয়া যায়। আল্লাহ আছেন এটা কি আবু জাহেলেরা বিশ্বাস করত না? জি করত, মানে কি আমার আপনার থেকে বেশি করত। আল্লাহর গড়ের তারা সভাপতি, আল্লাহর গড়ের খাদেম, তা আল্লাহরে যদি বিশ্বাস না করতো, আল্লাহর গড়ের খাদেম আছেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তারা আছেন এটা বিশ্বাস করত, আল্লাহ তাদের সৃষ্টিকর্তা এটা বিশ্বাস করত কিনা? ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই কাফের মুশরিকদেরকে আপনি জিজ্ঞাসা করেন কে আসমান বানাইছেন, কে জমিন বানাইছেন, কে তোমারে বানাইছেন, কাফেরেরা সাথে সাথে জবাব দিবে আল্লাহ, আল্লাহ বানাইছে। তাহলে কাফেরেরা আল্লাহ সৃষ্টিকর্তা এটা অস্বীকার করে নাই। কাফেরদেরকে জিজ্ঞাসা করেন তোমাকে রিজিক দে কে? কুল মাই ইয়ারজুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ, কে আসমান থেকে জমিন থেকে তোমারে রিজিক দে? কাফেরেরা জিজ্ঞাসা করেন ওয়ামাই ইউদাব্বিরুল আমর, আসমান জমিন সৃষ্টি জগৎ এগুলো পরিচালনা করে কে? তারা এই জবাব দিবে লা ইয়াকুলুনাল্লাহ, এগুলো করে কে? আল্লাহ। তো তারা এত কিছু আল্লাহরে স্বীকার করলো, ইমানদার হইতে পারে নাই কেন? এবার বলেন, তারা আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদে বিশ্বাসী হইতে পারে নাই, তাওহীদে বিশ্বাসী হইতে পারে নাই। তারা বলে এক মাবুদে কাজ হবে না, মাবুদ লাগবে অনেক, মাবুদ একজন দিয়ে হবে না, আল্লাহকে একমাত্র মাবুদ বানাইতে পারে নাই। তারা অসংখ্য মাবুদে বিশ্বাসী ছিল, যেটা আজকের সমাজে আমাদের অসংখ্য ভাই বোন এক মাহবুদে সন্তুষ্ট থাকতে পারে না, অনেক শত শত মাহবুদ বানায়। কারণ মাহবুদ বেশি হইলে সুবিধা বেশি, সুবিধা বেশি কি? মাহবুদ বেশি হইলে যদি একমাত্র আল্লাহ মাহবুদ হয়, আল্লাহর কাছে একদিন দোয়া করছেন, দুই দিন দোয়া করছেন, পাঁচ দিন দোয়া করছেন, দশ দিন দোয়া করছেন, আপনি কিছু পাইতেছেন না। আল্লাহর কাছে দোয়া করছেন, আপনার ছেলে মেয়ে হয় না, কিন্তু বছরকে বছর দোয়া করতেছেন কিন্তু কাজ হয় না। আল্লাহর কাছে দোয়া করতেছেন, আপনার ব্যবসা বাণিজ্যের উন্নতির জন্য, ব্যবসা বাণিজ্য উন্নতি হয় না। আল্লাহর কাছে দোয়া করতেছেন, আপনার পরিবারের বিপদ আপদ অসুখ বিসুখ দূর হওয়ার জন্য, হয় না। আল্লাহর কাছে দোয়া করতেছেন, গাড়িটা কিনছেন, গাড়িটা যাতে হেফাজতে থাকে, কয়দিন পরে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। এখন এক মাহবুদ আর দানি বামে যাওয়ার রাস্তা নেই, তাহলে আপনি অসুবিধায় পড়ে গেছেন। কিন্তু অনেক মাহবুদ হলে দানি বামে যাওয়ার রাস্তা আছে। আপনি এক বছর দোয়া করছেন আল্লাহর কাছে, ছেলে মেয়ে হয় নাই, কদিন পরে একজনে কইল, ভাই যান আল্লাহরে লই বসে থাকলে কাজ হবে না, চলো আমাদের অমুক জায়গায় অমুক দরবারের এক হুজুর আছে, ওই হুজুরের কাছে গেলে তোমার সন্তান দিয়ে দিতে পারবো, তোমার ছেলে মেয়ে হয়ে যাবো। দৌড় দিছে আবার ওইদিকে, কয় মাহবুদ আরেকটা পাইছি। তাহলে আর যদি একটা ছাড়া মাহবুদ না থাকতো, কোনো দিকে যাওয়ার রাস্তা ছিল না। আল্লাহ রাব্বুল আলামিনকে যদি একমাত্র মাহবুদ বানাইতো, ডাইনে বামে যাওয়ার রাস্তা ছিল না। কিন্তু আরেকজন মাহবুদ পাই গেছে, তার কাছে দৌড়াই গেছে, যাওয়ার পরে সে ডিম খাওয়াই দিছে, অথবা সে আংটি দিয়ে দিছে, অথবা তাবিজ দিয়ে দিছে, অনেক কিছু দিয়ে দিছে, দেওয়ার পরে এগুলো নিয়ে আসছে। কয়দিন পরে দেখা গেল তার সন্তান একটা হয়ে গেছে, কয় দেখো দেখো আমি ওই মাহবুদের কাছে যাওয়ার কারণে ওই মাহবুদে আমার সন্তান দিয়ে দিছে, নাউজুবিল্লাহ। তাহলে এক মাহবুদে সমস্যা, বেশি মাহবুদ হইলে কাফের মুশরিকেরা বলতো যে সুবিধা। আপনার গাড়ি একটা কিনছেন, আল্লাহর উপরে ভরসা করে আল্লাহরে ছাড়ে দিচ্ছেন, আল্লাহ আমার গাড়ি দেখে রাখিও, দেখা যাক কয়দিন পরে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। কিন্তু আপনি গাড়ি কিনছেন, এই গাড়ি নিয়ে রওনা দিছেন সিলেটের দিকে, নতুন গাড়ি কিনে সিলেট রওনা দিছেন, কোথায়? শাহজালাল রহমতুল্লাহ আলাইহির কাছে। শাহজালাল রহমতুল্লাহ আলাই, আমি একটা নতুন গাড়ি কিনছি, আমার গাড়িটা একটু দেখে রাখবেন, মাঝে মধ্যে অ্যাক্সিডেন্ট হতে লাগলে আপনি হাত দিয়ে ধরে ফেলবেন যাতে আমার গাড়িটা অ্যাক্সিডেন্ট না হয়। আরেক মাহবুদ পাই গেলেন সেখানে, আপনি শাহজালাল রহমতুল্লাহ আলাইকে মাহবুদ বানাই নিলেন, তাহলে আপনার গাড়িটা দেখার একজনের পাইছেন। এখন যদি আল্লাহরে শুধু দায়িত্ব দেন, তো তার দাইলে বামে কারোর দায়িত্ব দেওয়ার সুযোগ নেই। এজন্য যুগে যুগে মুশরিকেরা নবী রাসূলেরা এসে বলতেন, আর কাউকে মাহবুদ বানানো যাবে না, মাহবুদ একজন। তারা কয়েন না, মাহবুদ একজন হবে না, মাহবুদ কয়েকশো লাগব, যত বেশি মাহবুদ তত সুবিধা। কারণ আপনি অ্যাপ্লিকেশন একটা করছেন এক জায়গায়, চাকরি হইতেও পারে নাও হইতে পারে, ২০ জায়গায় অ্যাপ্লিকেশন করছেন, একটা না একটা হয়ে যেতে পারে, কি বলেন? চাকরির অ্যাপ্লিকেশন এক জায়গায় করে বসে রয়েছেন, খালি বিসিএস এর অ্যাপ্লিকেশন করে বসে রয়েছেন। এখন আপনি পরীক্ষা দিচ্ছেন বিসিএস, একের পর এক বিসিএস পরীক্ষা দিতেছেন, চাকরি হয় না। চাকরি ২০ জায়গায় অ্যাপ্লিকেশন করছেন, এক জায়গায় না এক জায়গায় হয়ে যাওয়ার সম্ভাবনা। শয়তান দুনিয়ার মানুষদেরকে বোঝায়, শোনো, এক মাহবুদ ধরে বসে থাকলে কাজ হবে না। এই জমিনে মাহবুদের ওই আল্লাহর অনেক এজেন্ট আছে, অনেক এপিএস আছে, অনেক পিএস আছে, অনেক দালাল আছে, অনেক এজেন্ট আছে, এদেরকে যদি ধরো তাহলে তোমার কাজ তাড়াতাড়ি হয়ে যাইব। সরাসরি আল্লাহরে ধরে বসে থাকলে কাজ হবে না, এসব দালাল ধরো, তখন মানুষ দালাল খুঁজতে থাকে, আল্লাহর পিএস খুঁজতে থাকে, আল্লাহর পিএস খুঁজতে থাকে, কোথায় পাওয়া যায় কোথায় পাওয়া যায়। মুশরিকেরা মনে করত যে এইভাবে মাহবুদ যদি বেশি বানানো যায় সুবিধা। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দিলেন মাহবুদ একজন, তারা অবাক হয়ে গেছে, মাহবুদ একজন এটা কেমনে হয়? আজকে বাংলাদেশে প্রত্যেক মুসলমানের একজনের মাহবুদ ৩০ জন ৪০ জন ৫০ জন করে করে আছে, এক মাহবুদে সন্তুষ্ট থাকতে পারে না। হঠাৎ বিপদ হয়েছে, ছেলে মেয়ে একটার অসুখ হয়েছে, কয় আল্লাহ আমার এই বিপদ থেকে বাঁচাও, আমি অমুক দরবারে অমুক মাজারে ৫০০ টাকা দিব, বাঁচাইবো আল্লাহ। আপনি মাজারে টাকা দিবেন কেন? মাজারে আপনারে কি করছে, বাঁচাইছে কে? তো টাকা দিবেন কারে? যে বাঁচাইছে হেরে টাকা দিবে না, টাকা দিব আরেক জায়গায়। কারণ কি? হে বিশ্বাস করে ওখানে যিনি আছেন উনি আল্লাহর দালাল, আল্লাহর এজেন্ট, মানে তারে টাকা দিলে ওই সে আল্লাহ থেকে আদায় করে দিব অথবা সে নিজে করে দিব, কারণ আপনি সরাসরি প্রধানমন্ত্রীর কাছে অ্যাপ্লিকেশন করছেন। তো প্রধানমন্ত্রীর কাছে সরাসরি যাই আপনি অ্যাপ্লিকেশন এটা আদায় করতে পারবেন? শয়তান বোঝায় তুমি প্রধানমন্ত্রীর না ধরি প্রধানমন্ত্রীর কাছে কিনারে যারা আছে এদেরকে ধরো, একটা সুযোগ মতো হয়ে যাইব, এক সময় ফাইল হঠাৎ সিগনেচার হয়ে যাইব, তুমি আল্লাহরে ধরলে কাজ হবে না। আল্লাহর যারা মুকাররবিন আছে আশেপাশে আছে এদেরকে ধরো, এরা সুযোগ মতো তোমার ফাইলে সিগনেচার করাই দিব। এই জন্য দেখবেন এদের কারামতি, কারামতি বয়ান করে যে একদিন মরা মানুষ জিন্দা করে ফেলছে, একজন মক্কা মুকাররমায় পাসপোর্ট ভিসা সব হারাই ফেলছে, আল্লাহর ওলির কাছে আইছে, আল্লাহর ওলি কো চোখ বন্ধ করো, চোখ বন্ধ করি দেখে বরিশাল চলে আইছে, মক্কা মুকাররমা থেকে চোখ বন্ধ করি কয়েক মিনিটের মধ্যে বরিশাল চলে আছে। তারপরে কয় আল্লাহর ওলি রাত্রে ঘুম থেকে উঠছে, উঠে সামনের দিকে হাঁটে, আল্লাহর ওলির খাদেম পিছন থেকে হাঁটে, কিছু দূর যাওয়ার পরে ধরি বসছে, এই মিয়া তুমি কই যাও? কয় আমি আমার হুজুরের সাথে যাই। কয় তোমার হুজুর এখানে আফ্রিকার জঙ্গলে চলিয়ে আছে, আফ্রিকার জঙ্গলে মিটিং আছে, তোমার যাওয়ার অনুমোদন নাই। এক মুহূর্তের মধ্যে দেখেন চিটাং থেকে আফ্রিকার জঙ্গলে চলে গেছে, অথচ আল্লাহর ওলির মিটিং হইলে মদিনা হইব, আফ্রিকার জঙ্গলে কেন? আল্লাহর ওলিদের যদি মিটিং এর দরকার হয় তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে মিটিং সেখানে হইব, মদিনা হবে, জঙ্গলে মিটিং হইব কেন? জঙ্গলের মিটিং বোঝানোর জন্য ওদিন আরেক বয়ান শুনছি নতুন, কয় জঙ্গলে কেন মিটিং হয় এটা শুনবেন? কয় আল্লাহর ওলি রাস্তা দিয়ে যায়, এলাকাবাসী ধরিস্তে হুজুর আমাদের এলাকায় একটা সাপ আমাদেরকে খুব কষ্ট দিতেছে, হুজুরে ওই সাপেরে ডাকছে, আল্লাহর ওলি এই সাপ এদিকে আয়, তুই আমার কাছে মুরিদ হয়ে যা, তোরে খেলাফত দিব, সবক পালন করবি ঠিক মতো। সাফেরে মুরিদ বানাইছে, মুরিদ বানায় সবকও দিছে, খেলাফত দিব কইছে, তারপরে সাফে আর কামড়ায় না। কদিন পরে সাফের সাথে আবার দেখা, সাফে লম্বায় সরেছে, কয় হুজুর সবক ঠিক মতো পালন করছি, এবার খেলাফত দিয়ে যান। তাহলে হুজুরের সাফেরও ফির সাপ বানায়, ফির সাপ মানে সাপেরও ফির বানায়, সাপ বিচ্ছু গুলোই থাকে সেখানে মিটিং হয়, ওই যে যাদেরকে খেলাপথ দিছে সাপদেরকে তাদের সাথে মিটিং হয়। কারণ আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে দুইজনকেই উত্তর দিছেন, দুইজনের কাছে দুটা চিঠি পাঠাইছেন, বলছেন আল্লাহর দিনের ব্যাপারে যদি কোনো পরামর্শ হয় মিটিং হয়, মিটিং হইব মদিনা মুনাব্বারায়, আপনারা মদিনা আসেন এখানে মিটিং হইব, আমি মিটিং করার জন্য কুফাও যাব না মক্কাও যাব না। সাহাবায়ে কেরাম তাবেঈনে কেরাম দিনের ব্যাপারে মিটিং করলে মদিনা করতেন। আজকে অনেক ভাইয়েরা বাংলাদেশে বাহাস করার জন্য দৌড়ায়, দেখছেন না? ওরে দেখে নাই বলে কত জায়গায় খালি বাহাজ বাহাজ আসেন বহাজ করেন, আমাদের সাথে বাহাজ করেন, খালি বাহাজের জন্য দৌড়ায়, অনেক জায়গায় কিতাব লইলে দৌড়ায়, দেখবেন যে একেবারে কিতাবের বহল লই দৌড় দিছে, মানুষ সাথে দেখলে বুঝে যে ওরে আল্লাহ কত কিতাব নিয়ে আসছে মুফতি সাহেব হুজুরে, কিতাব নিয়ে দৌড়। তা আমি ভাইদেরকে বলি, ভাই বাংলাদেশে যেই দেশে রাতামরক নাই, রাতামরক বুঝেন নেই কোনগুলা? পুরুষ মরক, পুরুষ মরক, মরক যেগুলো পুরুষ আর মহিলা আছে না, যে দেশে পুরুষ মরক নাই সেই দেশে মহিলা মরকেও আপনার ওই পুরুষ মরকের আওয়াজ দেয়, পুরুষ মরকের আওয়াজ বুঝছেন না? পুরুষ মরক একটা আওয়াজ দেয় না, তো এক এলাকায় কোনো পুরুষ মরক নাই, একটাও নাই, সেখানে মহিলা মুরগিও পুরুষের আওয়াজ দেয়। তো বাংলাদেশে আপনি পুরুষ মরক নাই, সব মহিলা মরক, সেখানে মহিলা মুরগি বাহাজ বাহাজ হলে দৌড় দেয়। আমরা বলি যে ভাই যেখানে মরক আছে সেখানে যান, মরক কোথায় আছে? মদিনায় আছে। মদিনায় আলেম কারে কয়, সেই আলেম আল্লাহ পাক এখনো মদিনার মধ্যে জিন্দা রাখছেন আলহামদুলিল্লাহ। এটা আল্লাহর দিনকে আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত বিশুদ্ধ দিন বিশুদ্ধ ঈমান জমিনে টিকিয়ে রাখবেন, এটা আল্লাহর ওয়াদা। যতক্ষণ জমিনে একজন বিশুদ্ধ শিরক মুক্ত তাওহিদি ঈমানদার থাকবে ততক্ষণ কিয়ামত হবে না। তাহলে আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত শিরক মুক্ত তাওহিদি ঈমান জমিনে রাখবেন, আল্লাহর ওয়াদা। এটা মদিনাতে রাখবেন। দাজ্জাল আসলে দাজ্জালকে প্রথম চিহ্নিত করবে আহলুল মদিনা, মদিনার একজন ভাই দাজ্জালকে চিহ্নিত করবে, সারা দুনিয়াকে ঘোষণা দিবে যে ভাই দাজ্জাল পাওয়া গেছে। প্রথম উনি দাজ্জাল দেখতে যাইব মদিনাতে। দাজ্জাল কি করবে? দাজ্জাল প্রকাশ হইব হইল দামেস্ক থেকে, সেখান থেকে দাজ্জাল প্রথমে ডাইরেক্ট রওনা দিব মদিনার দিকে, মদিনা চলে যাব। কারণ মদিনার আসার কারণ হইল যে মদিনাতে আসার পরে সে সারা দুনিয়াতে ঘোষণা দিব আমি মদিনার ফিরসা হুজুর, মদিনার বুজুর্গ, মদিনার ওলি। দেখবেন বাংলাদেশে যত রকমের ধর্ম ব্যবসা আছে সব মদিনার গান, মদিনার গান, মদিনা ছাড়া কিচ্ছু নাই। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। আবার কেউ কেউ গায় মদিনা কি জানে রাস্তা দেখা হামকো খোদায়া, বুজুর্গানি নিহি হামকো জরুরত, মদিনা কি জানে রাস্তা দেখা হামকো খোদায়া। মদিনা যাওয়ার রাস্তা দেখাই দাও, সব মদিনার গান, সব জায়গায় মদিনার গান। কিন্তু মদিনার এলেম মদিনার আমলের কয়ফেত না, এমনি মদিনার গান। কারণ মদিনা দিয়ে ব্যবসা ভালো জমে। দাজ্জালে কবে যে আমার এই ব্যবসা জমাইতে হইলে আগে মদিনা লাগবো, এই জন্য দাজ্জালও দৌড় দিব মদিনা। মদিনা মুনাব্বারার প্রত্যেক গলিতে গলিতে প্রত্যেক রাস্তা রাস্তায় আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা নিয়োজিত রাখছেন। দাজ্জালকে কোন ক্রমে মদিনার সীমানার ভিতরে ঢুকতে দেওয়া হবে না, দাজ্জালের ফেরেশতারা বাধা দিবেন, আহলে মদিনা বাধা দিবেন। বাধা দেওয়ার পর দাজ্জাল দাঁড়ায় যাবে। এখন মদিনার যেই ভাই দাজ্জাল চিনবো এই ভাই দাজ্জাল দেখতে গেছে। দেখতে যাওয়ার পরে দাজ্জাল কয় শোনো, আমি যদি একজন মানুষের মারি তারপরে আবার জিন্দা করতে পারি তোমরা আমার বিশ্বাস করবে কিনা? কয় দেখাও, দেখাতে পারলে তারপরে চিন্তা ভাবনা করব। এবার একজন আহলে মদিনার এক বাইরে ধরে মারি ফেলবো, মারার পরে আবার জিন্দা করে ফেলবো। জিন্দা করার পরে বলবো দেখো আমি একজনের তোমাদের সামনে মারছি আবার জিন্দা করছি, এবার বিশ্বাস করো। যেই বাইরে মারছে যেই বাইরে জিন্দা করছে এই বাইয়ে করবো যে আল্লাহর কসম দুনিয়াবাসী শোনো, আমার মারার আগে আমার সন্দেহ ছিল এটা দাজ্জাল কিনা, কিন্তু মারার পরে আমি 100% নিশ্চিত হয়ে গেছি আমার নবী যেই দাজ্জালের কথা বলছে এটা সেই দাজ্জাল। দুনিয়াবাসী শোনো, এটাই সেই দাজ্জাল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দাজ্জালের কথা বলছেন। এরপরে তারে মারার জন্য অনেক চেষ্টা করবে আর মারতে পারবে না। তাহলে সর্বপ্রথম দাজ্জাল চিনবো কে? আহলে মদিনা। আল্লাহ পাক এইরকম মদিনার মধ্যে লোক রাখবেন যারা দাজ্জাল দেখি চিনে ফেলবে। মদিনার এলেম, মদিনার ইমান, মদিনার আমল দাজ্জাল মুক্ত, ফেতনা মুক্ত। মদিনাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দারুল ইমান, এটা ইমানের আশ্রয়স্থল, ইমানের কেন্দ্রবিন্দু। ইন্নাল ঈমানা লা ইয়ারিজু ইলাল মদিনা কামা তারিজুল হাইয়াতু ইলা জুহরিহা, দুনিয়ার কোথাও বিশুদ্ধ ঈমান না পাওয়া গেল বিশুদ্ধ ঈমান মদিনায় পাওয়া যাইব। তাহলে ওই রকম আলেম আলহামদুলিল্লাহ এখনো মদিনার মধ্যে বিদ্যমান। তাহলে আপনার যদি এত বাহাস করতে মন চায়, মোনাজারা করতে মন চায়, তা আপনি কিতাবাদি বস্তা বান্ধি লই মদিনা চলে যান। মসজিদে নববীতে শায়খ আব্দুল মোহসেন আল আব্বাদ হাফেজাহুল্লাহ, আল্লাহ পাক এখনো ওনারে জিন্দা রাখছেন, মসজিদে নববীতে দার্স দেন, সহি বুখারীর দার্স দেন, ওখানে যায় ওনার সাথে মোনাজারা করে আসেন। মদিনার যত মুহাদ্দিস সব ওনার ছাত্র, মদিনা ইউনিভার্সিটির যত হাদিসের প্রফেসর সব ওনার ছাত্র। মুহাদ্দিস কারে কয়, হাদিস কারে কয়, হাদিস কেমনে পড়াইতে হয়, আল্লাহর ইবান্দার দারসে বসলে বোঝা যাবে। আমরা সাহাবাই কেরাম দেখি নাই, তাবেইন কেরাম দেখি নাই, তাবে তাবেইন দেখি নাই, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ দেখি নাই, ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ দেখি নাই, ওনাদেরকে দেখলে বোঝা যাবে এই ইমামেরা কেমন ছিলেন। ওনাদের কথা আল্লাহ আকবার, ওনাদের আচরণ, ওনাদের মাধুর্যতা, আলেমের কথা কিরকম হবে ওনাদেরকে দেখলে বোঝা যায়। একজন এরকম আব্দুল মোহসেন আব্বাদ হাফেজাউল্লাহর মতো আরো অসংখ্য আলেম, মসজিদে নববীতেই একটা ইউনিভার্সিটি, এখানে বিশ্ববরণ্য আলেমেরা আছেন। তা আপনি বাংলাদেশের এলাকায় এলাকায় নাচেন কেন? আপনি একটু ওখানে চলে যান, যাই উনাদের সাথে একটু বাহাস করে আসে, আমরাও যাই দেখবো, আমরা দর্শক হিসাবে যাব। আপনার সাথে মদিনার আলেমের বাহাস হইতেছে, আমরা একটু খবর পাইলে আমরাও যাই দেখে আসতাম, যে দেখো যে বাংলাদেশের হুজুর, বাংলাদেশের মুক্তি সাহ মদিনার আলেমদের সাথে বাহাস করছে। কিন্তু দেখা যায় একজনও মদিনা যায় না বাহাস করতে। ওই বাংলাদেশে গ্রামে গ্রামে যেখানে আম জনতা, সাধারণ জনগণ, সেখানে কিতাব লইলে দৌড়ায় বাহাস করব। এই জন্য আমার ভাইয়েরা, আমি যে কথাটা বলতেছিলাম, মাবুদ এক মাবুদ হইলে শেরেক থাকে না। আল্লাহকে একমাত্র মাবুদ বানানো, এটার নাম ইমান। এই জন্য সমস্ত নবীরা যে কালেমাটা দাওয়াত দিতেন, কালেমাটা কি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ। আপনি কইছেন যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, মানেন না, ইমানদার হইবেন? এই জন্য ওয়াহদাহু লা শারীকা লাহ থাকতে হবে, তাওহীদ থাকতে হবে, শিরক মুক্ত থাকতে হবে, না হয় ইমান হবে না। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, আল্লাহর রাসূল হিসেবে মানতে হবে। তাহলে এক নম্বরে ইমানের আরকান হলো কি? আল্লাহর উপরে ইমান। দুই নম্বরে হলো ওয়া মালাইকাতিহি, আল্লাহর ফেরেশতাদের উপরে ইমান। ফেরেশতারা কিসের তৈরি? মানুষ কিসের তৈরি? আমাদের দেশে কেউ কেউ মানুষের আবার নূরের তৈরি বানাইতে চায়। কারণ কি? মাটির তৈরি হইলে মান সম্মান কম বোঝা যায়, নূরের তৈরি হইলে বেশি বোঝা যায়। এখন উল্টা, নূরের তৈরি একটু আগে আমরা বললাম না, নূরের তৈরি সম্মান বেশি না মাটির তৈরি সম্মান বেশি? মাটির তৈরি সম্মান বেশি, নূর হইলে সম্মান বাড়ে না। আমি একবার এক জায়গায় গেলাম, এক মসজিদে খতিব সাহেব খালি মাফাত আমার বয়ান করে। কিসের বয়ান? মা ফাতেমার বয়ান। আহারে, মা ফাতেমারে গরিব বলে দাওয়াত দেয় নাই, মা ফাতেমার আজকে কান্দে বসি বসি, হাসান কান্দে, হোসেন কান্দে, কান্দে ফাতেমা, আসমান কান্দে, জমিন কান্দে, সব কান্দতেছে খালি। কুলসুমের বাড়িতে এত বড় জিয়াফত, দাওয়াত দেয় না, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কত বড় ডাহা মিথ্যা কথা, এবং কত বড় অপবাদ সাহাবাই কেরামের নামে। আচ্ছা, তো মা ফাতেমা আলোচনা করে, তো আমি জিজ্ঞাসা করলাম, ভাই ফাতেমা রাদিয়াল্লাহ তাআলা না আমাদের বোন, মা হইল কেমনে? কারণ তিনি একজন ইমানদার নারী, ইমানদার সব নারীরা আমাদের বোন। শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীদেরকে আল্লাহ পাক কোরআনে কারিমের আয়াত নাজিল করে বলে দিয়েছেন, এরা সমস্ত ইমানদারের মা। তাহলে খাদিজা রাদিয়াল্লাহ তাআলা না আমাদের আম্মা জান, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না আম্মা জান, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা না আম্মা জান, মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা না আম্মা জান, হাফসা রাদিয়াল্লাহু তাআলা না আম্মা জান, আমাদের আম্মারা এক একজন বিরাট বিরাট মুহাদ্দিসা, সুবহানাল্লাহ। আমরা কোন জাহেল মায়ের সন্তান না, আমাদের মাগুলা একটা চেয়ে একটা বিরাট বিরাট মুহাদ্দিস, সুবহানাল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না দুনিয়ার সেরা মুহাদ্দিস, সাতজন মুহাদ্দিসের একজন, সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের মধ্যে সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী সাতজন, তার ভিতরে আমাদের আম্মা একজন, সুবহানাল্লাহ। তাহলে আমরা ওই মায়ের সন্তান, যে সে মূর্খ জাহেল মায়ের সন্তান না। ফাতেমা আমাদের বোন, মা হইলো কেমনে? ওই শোনেন, আসলে কথা ঠিক আছে, তবে বোন কইলে সম্মানটা কম বোঝা যায়, মা কইলে সম্মান। তা আমি বললাম, আসলে থিওরি তো ঠিক আছে, আজকে থেকে হুজুর বাড়িতে যাই, আপনি স্ত্রীকে, আমাদের বাবিকে আপনি আম্মা বলে ডাকিয়েন, তাহলে সম্মানটা অনেক বেড়ে যাবে। কারণ নামধারি বললে সম্মানটা একটু কম হয়, হে অমুকের মা আছো নাকি, সম্মান কম হয় না? বলবেন যে আমার আম্মা কই রে, তাই দেখবেন যে সম্মান বাড়িয়ে দেব। সম্মান বাড়াইতে যাই নিজে নিজে, এবার জেহারের কাপড়া দেওয়া লাগবে। স্ত্রীরে মা ডাকলে জেহারের কাপড়া দেওয়া লাগে, সম্মান বাড়াইতে যায়, এবার কাপড়া দেন বসে বসে। সম্মান নিজে ইচ্ছা মতো বাড়ানো যায় না। আল্লাহ রাব্বুল আলামিন যাকে যে পদবি দিয়েছেন, যাকে যে মর্যাদা দিয়েছেন, সে তার পদবিতে সম্মানিত। একজন গাড়ির ড্রাইভার, উনি ওনার জায়গায় সম্মানিত। আরেকজন ইউনিভার্সিটির প্রফেসর, উনি ওনার জায়গায় সম্মানিত। ড্রাইভার সাহেবের কাছে এমন জ্ঞান আছে যেটা প্রফেসর সাহেবের কাছে নাই, প্রফেসর সাহেবের কাছে যেটা আছে ওটা ড্রাইভার সাহেবের কাছে নাই। কিন্তু সমাজে চলতে হলে, জমিনে চলতে হলে দুজনের দরকার। একজন গাড়ি চালানোর উপরে পিএইচডি করছে, আর একজন ইংরেজি সাহিত্যের, বাংলা সাহিত্যের উপরে, আরবি সাহিত্যের উপরে পিএইচডি করছে, দুজনেরই পিএইচডি। কি বলেন? একজন যদি 30 বছর গাড়ি চালায়, তার পিএইচডি হয়ে গেছে না গাড়ি চালানোর উপরে, তার মর্যাদা কোনো অংশে কম না। একজন রিক্সা চালান 20 বছর, রিক্সা চালানোর উপরে তার পিএইচডি হয়ে গেছে, উনিও ডক্টরেট। আমরা কিন্তু তাদেরকে মর্যাদা দিই না, আমরা মনে করি উনি তো সাধারণ মানুষ, দিন মজুর। উনি দিন মজুর, উনি যে কাজ করে ওই কাজের উপরে উনার পিএইচডি হয়ে গেছে। যারা মাছ ধরে দেখবেন, পানির উপর দিয়ে দেখলে বলতে পারে এখানে মাছ কয় কেজি আছে, কয় মন আছে, পানি দেখলে বলতে পারে মাছ ধরে। তার এটা পিএইচডি হয়ে গেছে, ডক্টরেট হয়ে গেছে। এই জন্য প্রত্যেক ব্যক্তি প্রত্যেক ব্যক্তির জায়গায় সম্মানিত। এই জন্য আমরা এমফিল পিএইচডি করানোর সময়, আমাদের আন্ডারে অনেকে এমফিল করে, তো এমফিল পিএইচডি করানোর সময় আমরা তাদেরকে শিখাই যে আপনার থিসিসে লেখার সময় কোন জায়গায় কোন পেশার লোককে অসম্মান করে লেখা যাবে না, এটা আন্তর্জাতিক নিয়ম। আপনি একেবারে নিম্ন পেশার একজন মানুষকেও লিখবেন, তাকে সম্মান দিয়ে লিখতে হবে, তার লিখতে হবে, বলেছেন লিখতে হবে, বলছে লেখা যাবে না থিসিসের মধ্যে। কারণ প্রত্যেকে প্রত্যেকের জায়গায় সম্মানিত, প্রত্যেককে প্রত্যেকের পদে রাখবেন, এটা সম্মানিত। কিন্তু নিজের পদের চেয়ে উপরে তুলে দিবেন, আপনি অসম্মান করছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জায়গায় রাখবেন, আল্লাহ রসুলকে আপনি সম্মান দিলেন কিন্তু ইচ্ছা মতো বাড়াই দিলেন। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়াল্লাহি মা উহিব্বু আন তারফাউনি আল্লাহর কসম আমি নবী এটা পছন্দ করি না। একজন আপনার সাধারণ ধরেন যুগ্ম সচিব অথবা উপসচিব, তার যদি আপনি কন যে সিনিয়র সচিব, মর্যাদা বাড়াই দিচ্ছেন, সম্মান করলেন না অসম্মান করলেন? অসম্মান করছেন। তিনি যেই পদমর্যাদার থাকে সেই মর্যাদা রাখাটাই সবচেয়ে সম্মান। কিন্তু আমাদের সমাজে মানুষ অনেক ভাইয়েরা মনে করে যে বাড়াই দিতে পারলেই সম্মান, বাড়াই দিতে পারলেই সম্মান। এই জন্য ফেরেশতাদেরকে ফেরেশতাদের জায়গায় রাখা, আর ফেরেশতাদের ইমানটাকে আল্লাহ পাক 6টা রোকনের মধ্যে একটার মধ্যে ঢুকাইছেন। কারণ কি? মূল যে কারণ, ফেরেশতাদেরকে কেন্দ্র করে যুগে যুগে অসংখ্য মানুষ শিরক করছে। এই যে দেব দেবী মূর্তি যা দেখেন, এগুলো অধিকাংশ ফেরেশতা কেন্দ্রিক। এক এক ফেরেশতাকে কেন্দ্র করে এক একটা মূর্তি বানাইছে, এক একটা দেবতা বানাইছে। ফেরেশতাদেরকে তারা আল্লাহর মেয়ে বলতো, আল্লাহর কন্যা। এই জন্য যত দেব দেবী প্রতিমা দেখবেন সব মহিলা, পুরুষ খুব কম আছে, সব নারী। কারণ এগুলো তারা ফেরেশতা কেন্দ্রিক তৈরি করছে, ফেরেশতা কেন্দ্রিক কল্পনা করছে যে এক ফেরেশতা সম্পদের দেবতা, এক ফেরেশতা জ্ঞানের দেবতা, এক ফেরেশতা এটার দেবতা। কারণ তারা শুনছে নবী রাসূলদের মাধ্যমে যে আল্লাহ পাক মিকাইল আলাইহিস সালামকে এই দায়িত্ব দিচ্ছেন, জিব্রিল আলাইহিস সালামকে এই দায়িত্ব দিচ্ছেন, তারপরে আপনার মালাকুল মাউতকে এই দায়িত্ব দিচ্ছেন। এইভাবে বিভিন্ন ফেরেশতাদের বর্ণনা তারা নবীদের মাধ্যমে শুনছে, শোনার পরে তারা কল্পনা করছে যে তাহলে এরে দলে তো আমার কাজ হয়ে যাবে, আল্লাহর কাছে আর যাওয়ার দরকার কি? যাকে আল্লাহ সুবহানাহু তাআলা সম্পদের দায়িত্ব দিচ্ছেন তার দলে তো আমি সম্পদ পাই যাব। এইভাবে শিরকের অনুপ্রবেশ ঘটছে। এই জন্য আল্লাহ পাক ফেরেশতাদের ইমানকে রোকনের মধ্যে ঢুকাইছেন যে ফেরেশতাদের কোনো ক্ষমতা নাই, ফেরেশতাদেরকে আল্লাহ পাক দায়িত্ব দিয়েছেন, ক্ষমতা দেন নাই। আর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কোনো দায়িত্ব দেন নাই, ক্ষমতাও দেন নাই। এজন্য ফেরেশতাদের ইমানটা ইমানের একটা গুরুত্বপূর্ণ রোকন। 3 নম্বরে ওয়া কুতুবিহি, আল্লাহর কিতাব, আল্লাহর কিতাবের উপরে ইমান আনতে হবে। কিতাবের উপরে ইমানের দরকার কি? আপনি দুনিয়াতে আল্লাহর ইবাদত কেমনে করবেন? এটা কিতাব না হলে পাওয়া যাবে না। আল্লাহকে চিনতে হলে কিতাব লাগবে, আল্লাহর পরিচয় পেতে হলে কিতাব লাগবে, কোরআন লাগবে। কোরআনের পাতা জুড়ে শুধু আল্লাহর পরিচয়, আল্লাহর পরিচয়, আল্লাহর পরিচয়। চার নম্বরে ওয়া রাসূলিহি, আল্লাহ রাসূলদের উপরে ইমান লাগবে। রাসূলদের উপরে ইমান কেন? কারণ ওই কিতাবের ব্যাখ্যা দিবেন কারা? আল্লাহর রাসূলেরা। আজকে একটা নতুন ফেতনা বাহিরেছে যে শুধু কোরআন মানবে, হাদিস মানবে না, গোপনে গোপনে ভিতরে ভিতরে এরকম একটা ফেতনা বাংলাদেশে কাজ করে। এটাও ইমান হারানোর নামান্তর, ইমান চলে যাবে। কারণ হাদিস, সহি হাদিস গুলো ওহির অংশ। আল্লাহ পাক কোরআনে কারিমে বলে দিছেন যে আমার রাসূল কোরআনের ব্যাখ্যা দিবেন। তা আপনি রাসূলের ব্যাখ্যাই মানেন না, কোরআনের ব্যাখ্যাই মানেন না, তা আপনি কোরআন মানলেন কেমন করে? এই জন্য রাসূল না মানলে আপনি ইবাদত করবেন কিভাবে আল্লাহর, এটা শিখবেন কার থেকে? এই জন্য আল্লাহ পাক রাসূলের ইমানকে রোকন বানাইছেন। তাহলে কয়টা গেল? চারটা। তারপরে ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের ইমান। আখিরাতের ইমানটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আখিরাতের ইমান যদি না থাকে তাহলে মানুষ দুনিয়া কেন্দ্রিক হবে, যে খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, বাস। আল্লাহর জমিনকে তারা ধ্বংস করে ফেলবে যে তাদের আখিরাত নাই। কিন্তু যখন একজন মানুষের ভিতরে আখিরাতের চিন্তা, আখিরাতের বিশ্বাস ঢুকবে, তখন সে ইচ্ছা করলেও আল্লাহর নাফরমানি করতে পারে না। ছয় নম্বরে যেটা, সেটা হলো তাকদীরের ইমান। তাকদীরের ইমানটা খুব জটিল। তাকদীরের ইমান, এটার কারণে প্রতিদিন অসংখ্য মানুষ সকালবেলায় মুমিন হয়, বিকালবেলায় কাফের হয়, তাকদীর নিয়ে। এজন্য তাকদীর নিয়ে কাদেরিয়া, জাবরিয়া, এরকম অনেকগুলো ফেরকা পদভ্রষ্ট হয়ে গেছে। কেউ কয় আল্লাহ যা লিখে রেখেছে তার বাইরে কিচ্ছু হবে না, সুতরাং আমি জান্নাতে যাবো না, জাহান্নাম যাবো আল্লাহ লিখিয়ে রেখেছে। এবার আমি নামাজ পড়লেও জাহান্নামে, না পড়লেও জাহান্নামে, নামাজ পড়লেও জান্নাতে, না পড়লেও জান্নাতে, আল্লাহ তো লিখিয়ে রেখেছে। তা আমি নামাজ পড়লে কি না পড়লে কি বলেন? এরকম বলতে শুনছেন কোনোদিন? আল্লাহ তো সব লিখিয়ে রেখেছে, আমি চেষ্টা করি লাভ কি? এই জন্য সাহাবাই কেরাম বারবার বলতেন, তোমার তাকদীরে কি লেখা আছে এটা তুমি জানো না, এজন্য কি লিখে রেখেছে আল্লাহ এটা নিয়ে তোমার চিন্তা করা দরকার নাই, তুমি তোমার মতো তোমার সাধ্য অনুযায়ী চেষ্টা করো। তোমার তাকদীর নিয়ে এত গবেষণার দরকার নাই কি লেখা আছে। তুমি তোমার আল্লাহ পাক যে ক্ষমতা, যে সক্ষমতা তোমার মধ্যে দিছেন, সে সক্ষমতা দিয়ে তুমি চেষ্টা করতে থাকো, কাজ করতে থাকো। এবং আল্লাহ রাব্বুল আলামিন এই তাকদীরের মাধ্যমে বান্দাকে ইমানের পরীক্ষা করেন। এই জন্য আল্লাহ পাক ইমান বিল কদরকে, তাকদীরকে ইমানের অংশ বানাইছেন। এই ছয়টি হলো ইমানের আরকান। আমরা আর আলোচনা দীর্ঘায়িত করব না। তো শেষ দিকে আমি যে কথাটি বলবো, আমার সম্মানিত ভাইয়েরা, আজকের এই প্রোগ্রামটা আয়োজন করেছেন জিও দ্বারা যুব সমাজ। এই যুব সমাজের জন্য আমরা দোয়া করি আল্লাহ পাক যেন এদেরকে সাবাবে মদিনা বানাই দে। আল্লাহ পাক এই যুব সমাজকে মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত, অপরাধ মুক্ত যুব সমাজ বানিয়ে দিক। যে যুব সমাজ কোরআনে কারিম এবং সহি হাদিসকে এত মহব্বত করেন, আল্লাহ পাক তাদেরকে তাওহীদ এবং সুন্নতের আমল, তাওহীদ এবং সুন্নতের জ্ঞান আল্লাহ পাক তাদেরকে নসিব করুন। এবং এই যুব সমাজের মাধ্যমে এই এলাকা থেকে আল্লাহ পাক সকল শিরক এবং বিদআতকে দূর করে দিন, তাওহীদ এবং সুন্নতকে প্রতিষ্ঠিত করে দিন। এই এলাকার সকল মুরব্বিয়ানদেরকে আল্লাহ পাক কবুল করে নিন, মুরব্বীদের আল্লাহ পাক হায়াত বাড়ায় দিক, এবং মুরব্বীদেরকে আল্লাহ পাক ইমান নিয়ে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুন। এই এলাকার শিশু কিশোরদেরকে আল্লাহ পাক সালেহীন বানিয়ে দিন। আমাদের মায়েরা বোনেরা যারা আছেন আল্লাহ পাক তাদের সবাইকে সালেহা, দিনদার, মুত্তাকিন বানিয়ে দিন। আল্লাহ সুবহান ওয়া তাআলা তাদের সবাইকে আম্মাজান আয়েশার মতো আলেমা আমেলা বানিয়ে দিন। আজকের এই মাহফিলকে সফল করার জন্য যত ভাই যেভাবে সহযোগিতা করেছেন, অনেক ভাই বোন আর্থিকভাবে সহযোগিতা করেছেন, কেউ মানসিকভাবে সহযোগিতা করেছেন, কেউ সমর্থন দিয়ে সহযোগিতা করেছেন, কেউ উপস্থিত হয়ে সহযোগিতা করেছেন, আল্লাহ পাক সকল ভাই বোনের সকল সহযোগিতাকে কবুল ও মঞ্জুর করে নিন, এবং এই সহযোগিতাকে আল্লাহ পাক সদাকায় জারিয়া বানিয়ে দিন। কিয়ামতের দিন আল্লাহ পাক নাজাতের জরিয়া বানিয়ে দিন।